بسم الله الرحمن الرحيم. عم يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء فجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا مهان الله سمست قشن ساد ورد السلام نازل في نبي محمد صلى الله عليه وسلم مرحبا الله صلى الله عليه وسلم اللهم بارك عليه از کے اپنا دشم میں تفسیر کرو سورہ النبا سورہ النبا এই সূরা হচ্ছে আম্মা পারার প্রথম সূরা বলা যেতে পারে। আমাদের দেশীয় আম্পারাকে উল্টো করে তারতিব দেওয়া হয়েছে, তাই না? যার ফলে আমাদের দেশের যে আম্পারা বলে আলাদা করে বাচ্চাদের পড়ার জন্য মকতবে পাওয়া যায় তাতে প্রথম রয়েছে সূরা ফাতিহা। যে সূরা ফাতিহা সূরা বাকারা কোরআনের শুরু, আর তারপরে তারপরে সুরা নাস, তারপরে ফালাক, তারপরে ইখলাস, এইভাবে তার কে বলতো। এই কথাটি আমরা ছাত্র জীবনে কোনোদিন চিন্তা করিনি, কিন্তু এখন চিন্তা করে দেখছি যে বিষয়টি আসলে খুব উল্টো কাজ। কারণ এই সুরার তরতিব, সুরার তরতিব এরপর ইজমা হয়ে গেছে উসমান রাদিয়াল্লাহ তাআলার জামানায়, যখন কোরআনকে একত্রিত করা হয়, কোরআনের কপি বানানো হয়, সাহাবাই কেরামের ইজমা হয়ে গেছিল এর উপর মুস্তাফা উসমানি দিচ্ছি। সুতরাং এই তরতিবের খেয়াল রাখাই উচিত কোরআনে কেরিমের সুরার তরতিবের ক্ষেত্রে, পারার তরতিবের ক্ষেত্রে। তো জুজে আম্মা যেটি হচ্ছে কোরআনে কেরিমের 300তম পারা, পারা শব্দটি কি আমরা পারা বুঝি? পারা শব্দটি ফার্সি শব্দ, পারা মানে টুকরো, জুজ, জুজ মানে পার্ট আরবিতে, ওই জুজের অর্থ হচ্ছে পারা। তো আমাদের মানুষের আমপারা বুঝি, আমপারা কোথা থেকে এলো? এই আম্মা থেকে, আম্মা পারা বলে না। যদি বলতেই হয় শুদ্ধ করে তাহলে হবে আসলে কি আম্মা পারা। কারণ আল্লাহ পাক এই সূরার প্রথমে ইরশাদ করছেন আম্মা ইয়াতাসাআলুন, এই যে আম্মা কি বস্তু সম্পর্কে, আম্মা আন আর যুক্ত মা, তো আন যুক্ত মা হওয়ার পরে আম্মা হয়ে গেছে, ইদগাম হয়ে আম্মা, নুন মিমে ইদগাম হয়ে গেছে। কারি সাহেবরা যারা তো জুজ সামান্য বুঝেন তারা এটি বুঝছেন। তো এই আম্মা শব্দটি তেমনি মে তসদিদ আছে, নুনটা মিম হয়েছে আর মিমটা মিমে যখন ঢুকে গেছে ইদগাম, তাহলে ডবল মিম হয়ে গেল, আম্মা তাহলে আমপাড়া নাই, কি বলতে হয় আম্মা পাড়া। তারপরে আমাদের দেশে ফার্সির এত বেশি প্রভাব হয়েছিল যে যেমন নামাজ রোজা বানিয়েছি, আল্লাহকে খোদা বানিয়েছি, তেমনি জুজকে পাড়া বুঝি, কিন্তু জুজ বুঝি না। কাউকে যদি বলে জুজ আম্মা তো বুঝবে না সাধারণ মানুষ, কিন্তু আমপাড়া বুঝবে না। ফার্সিতেও যদি বলতে হয় তো আম্মা পাড়া বলবে না, আমপাড়া না বলে আম্মা পাড়া। তো আম্মা পাড়া বা জুজে আম্মার প্রথম সুরা হচ্ছে সুরায় নাবা। এই সুরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কী জীবনে নাজিল হয়। এই সুরার বিষয়বস্তু হচ্ছে কিয়ামত এবং কিয়ামত সম্পর্কে যে মানুষ দুই দলে বিভক্ত হয়েছে, ইমানদার যাদেরকে আল্লাহ মুত্তাকিন বলে আখ্যায়িত করেছেন আল্লাহ ভীরু, আর কাফের মুশরিক অস্বীকারী যারা যারা কিয়ামতকে এই মহাদিবসকে পরকালকে পরকালের হিসাব নিকাশ জবাবদেহিকে জান্নাত জাহান্নামকে অস্বীকার করেছে কাফের। দুটি দলের কথা উল্লেখ করা হয়েছে, তাদের ভয়াবহ তাদের মধ্যে যারা কাফের তাদের ভয়াবহ পরিণামের কথা, তাদের আজাবের কথাও কিছু উল্লেখ করা হয়েছে, আর সাথে সাথে মুত্তাকিন আল্লাহ ভীরু যারা এই কিয়ামতের প্রতি বিশ্বাসী ইমানদার তাদের যে জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অফুরন্ত নিয়ামত রেখেছেন তার কিছু অংশের কথা উল্লেখ করা হয়েছে, আর কিয়ামতের অবস্থার কথা উল্লেখ করা হয়েছে। কিয়ামতের দিন কি অবস্থা হবে, কিয়ামত যখন হবে পৃথিবী কিভাবে ধ্বংস হবে তার কিছু কথা উল্লেখ করা হয়েছে। এক কথায় কিয়ামত সম্পর্কীয় আলোচনা রয়েছে সূরা নাবায়। আর নাবা মানে হচ্ছে সংবাদ, নাবা মানে হচ্ছে সংবাদ, কিসের সংবাদ, কিয়ামতের সংবাদ, মহাসংবাদের দিন হচ্ছে মহাসংবাদের দিন, যেদিন বড় সংবাদ আসবে, ছোটখাটো সংবাদ নয়। যেমন দেশে এক লক্ষ লোক মারা গেছে, হাজার লোক এ হয়েছে, অমুক দেশে স্বাধীনতা হয়েছে, অমুক দেশে এ হয়েছে সে হয়েছে, ভূমিকম্প হয়েছে, এগুলি বড় সংবাদ, কিন্তু আখেরাতের কিয়ামতের সংবাদের তুলনায় এগুলি ক্ষুদ্র সংবাদ। মহাসংবাদ সেই দিন আসবে যেদিন পৃথিবী এত কিছু পৃথিবীতে রয়েছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, পূর্ব দিক থেকে সূর্য উঠবে, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, সেঙ্গায় ফুৎকার দেবে, কত মানুষ মারা গেছে আর কত মানুষ সেই দিন ধ্বংস হবে সেঙ্গায় ফুৎকারের সাথে সাথে, সবাই মাটি থেকে জমিন থেকে জীবন্ত হয়ে উদ্গত হয়ে উঠবে, আল্লাহর দরবারে হাজির হবে, হিসাব নিকাশ হবে, জাহান্নামকে বিচার দিবস হাসের মাঠে নিয়ে আসা হবে ইত্যাদি ইত্যাদি। তো এই সূরা নাবার তাফসীর আপনাদের সামনে পেশ করা হবে, আর এই দিয়ে আমপাড়ার সূরা যেগুলি হয়েছে বা আমপাড়ার তাফসীর ইনশাআল্লাহ তাআলা আমাদের শেষ হয়ে যাবে, আর কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ তাআলা সেগুলি MP3 চলে আসলে মোটামুটি 3G CD পুরো আমপাড়ার বিস্তারিত তাফসীর চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন আম্মা ইয়াতাসাআলুন, তারা কি বিষয় সম্পর্কে একে অপরকে জিজ্ঞাসাবাদ করছে। আম্মা মানে কি বিষয় সম্পর্কে, আন আইয়ে শাইইন আরবিতের তাফসীর, আইয়ে শাইইন মানে কি বিষয় কি বস্তু, কি বস্তু সম্পর্কে ইয়াতাসা আলন তারা একে অপরকে জিজ্ঞাসা করছে। ইয়াস আলন মানে জিজ্ঞাসা করা এক পক্ষ থেকে, আর ইয়াতাসা আলন মানে দুই পক্ষ থেকে জিজ্ঞাসা করা, একে অপরকে জিজ্ঞাসা করা। আরবি ভাষা এত রিচ ভাষা যে একই শব্দ সামান্য একটু পার্থক্য করে দিলে অন্যরকম অর্থ হয়ে যায়, বিভিন্ন রকম অর্থ হয়। তা আলা থেকে তাসা আলা করলেন, হ্যাঁ আলন থেকে এতা আলন করলেন, ইয়াস আলন তারা জিজ্ঞাসা করে, ইয়াস আলুন কানিসা তারা আপনাকে জিজ্ঞাসা করে হে নবী কিয়ামত সম্পর্কে, কোরআন কেরিমে রয়েছে। আর এতা আলন মানে তারা একে অপরকে জিজ্ঞাসা করে, পরস্পর জিজ্ঞাসাবাদ, এটা অন্য ভাষায় নেই, অন্য ভাষায় নতুন শব্দ নিয়ে আসতে হয়, জিজ্ঞাসা করছে পরস্পর শব্দ নিয়ে আসতে হলে জিজ্ঞাসা করছে, আর এখানে ওই সওয়াল শব্দটি রয়েছে শুধু তা বাড়িয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ আলাতে তা আলা করে দেওয়া হয়েছে, মানে পরস্পর জিজ্ঞাসাবাদ করা। আরবি ভাষা সম্পর্কে আমি কিছুদিন আগে যে বলছিলাম যে আরবি ভাষার আরেকটি মূল্যবান গুণ হচ্ছে যে তাতে তেমন বড় ধরনের পরিবর্তন নেই। অন্য ভাষা অত্যন্ত দ্রুত পরিবর্তনশীল, অন্য যে কোনো ভাষা অত্যন্ত দ্রুত পরিবর্তনশীল। আজকে থেকে 50 বছর 100 বছর আগের বাংলা আজকালকার বাঙালি মানুষ বুঝতে পারবে না। সাহিত্যের যে বাংলা, বঙ্কিমের বাংলা, ঠাকুরের বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা, বিদ্যাসাগরের বাংলা, বুঝতে পারবে না। এইরকম আরো যারা রয়েছে পুরনো বাংলা পরিবর্তনশীল কত, এইরকমই ইংলিশ এত দ্রুত পরিবর্তনশীল যে শেক্সপিয়ারের ইংরেজি আজকালকার ইংরেজি ভালো পণ্ডিত বুঝবে না যদি সে ভালো করে ওই ইংলিশগুলি সম্পর্কে পড়াশোনা করে, আর সেই ইংলিশ শব্দগুলি ব্যবহার হয় না অধিকাংশে, এত দ্রুত পরিবর্তন। কিন্তু আরবি ভাষায় আলহামদুলিল্লাহ পরিবর্তন নেই। ইসলামের সূত্ররা এটাই চেষ্টা করছে আজকাল, আর চেষ্টা করে যাচ্ছে, এর আগে থেকে চেষ্টা করে যাচ্ছে, এখনো চেষ্টা করছে যে তারা কোরআনের ভাষা থেকে, কোরআনুল করিমের এই আরবি থেকে আরব জাতিকে কি করে দূরে সরিয়ে দিতে পারে। এক বড় ষড়যন্ত্র চলছে আরবদের বিরুদ্ধে। এই জন্য আজকাল পত্রপত্রিকাতে কিছু মাতৃভাষা আঞ্চলিক ভাষা ব্যবহার করছে, যাতে সাধারণ মানুষ মাতৃভাষা আঞ্চলিক ভাষা অভ্যস্ত হয়ে যায় আর শুদ্ধ কোরআনের ভাষা অ্যারাবিক যে অরিজিনাল ভাষা সেই ভাষা বুঝতে না পারে, বুঝতে অভ্যস্ত না থাকে। কারণ কোরআন বুঝলেই তারা কোরআনের দিকে আকৃষ্ট হবে, কোরআন বুঝলেই তারা ইমান ইসলামের দিকে ছুটবে, আল্লাহর দিকে ছুটবে, দিনের দিকে ছুটবে, এই কোরআনের খেদমত করবে। আর কোরআন বুঝবে না, বুঝে না, যেমন আমরা বাংলা ভাষী, উর্দু ভাষী, কেরালা ভাষী, অন্য ভাষী, অনারব যারা কোরআন বুঝে না, এই জন্য আমাদের মধ্যে অজ্ঞতা বেশি। আরবদের চাইতে অনারবদের মধ্যে স্বাভাবিক অজ্ঞতা বেশি বাস্তবেও। আর এর কারণ হচ্ছে যে আমরা আরবি বুঝি না, কোরআনের ভাষা বুঝি না, রাসূলের হাদিস বুঝি না, এই জন্য আমাদেরকে কবর মাজার পূজা কি ধর্ম মানে বলে দিল, জাহের মূর্খ লোক সেটি কি নিল, কোরআন আয়াতের মিথ্যা ব্যাখ্যা করে দিল সেটি কি নিয়ে নিল। কিন্তু আরবদের চোখে ধুলে দেওয়া যায় না যদি সে কোরআনের ভাষা বুঝে। আরবদের কি করে ইসলাম থেকে সরিয়ে দিতে হবে, কোরআনের আদর্শ থেকে সরিয়ে দিতে হবে, নবী সাল্লামের হাদিসের সুন্নত থেকে আদর্শ থেকে কি করে সরিয়ে দিতে হবে, সেই জন্য ইসলামের শত্রুদের এই ষড়যন্ত্র। আজকাল যেগুলি সাইনবোর্ড আসছে, অ্যাডভার্টাইজ আসছে, অ্যাডভার্টাইজ মাতৃভাষা লিখছে, আঞ্চলিক ভাষা, রাস্তার পাশে পাশে। যদিও কেউ যুক্তি পেশ করে যে এগুলো যাতে করে সুসহজে বুঝে নেই বা মানুষকে বেশি আকৃষ্ট করার জন্য, কিন্তু না, এগুলি হচ্ছে অমুসলিমদের ষড়যন্ত্র যে আপনাকে কোরআনের ভাষা থেকে, শুদ্ধ ভাষা থেকে দূরে সরিয়ে দেব। তো আল্লাহ পাক বলছেন যে তারা কি বিষয় সম্পর্কে পরস্পর জিজ্ঞাসাবাদ করছে বা একে অপরকে জিজ্ঞাসাবাদ করছে, আল্লাহ জিজ্ঞেস করছেন, তারপর আল্লাহ স্বয়ং জবাব দিচ্ছেন। কাফেরদের সম্পর্কে যারা একে অপরকে জিজ্ঞাসাবাদ করে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের কথা বলেন, আখিরাতের কথা বলেন, জান্নাত জাহান্নামের কথা বলেন, পৃথিবী ধ্বংস হবে, জবাবদেহি করতে হবে, হিসাব দিতে হবে, তখন তারা একে অপরকে জিজ্ঞাসা করে যে কি বলছে, কি আবার কি কথা। যারা মমিন ইমান নিয়ে আসছে তারা বলে কথা সত্য যে পৃথিবী ধ্বংস হবে, যারা কাফের বলছে না এইসব অবান্তর কথা, কাল্পনিক কথা। আমিন নবাইল আজিম, আল্লাহ বলছেন তারা মহাসংবাদ সম্পর্কে পরস্পর জিজ্ঞাসাবাদ করছে। আমিন নবাইল আজিম, মহাসংবাদ সংবাদ সম্পর্কে একে অপরকে জিজ্ঞাসাবাদ করছে। তারা এই ব্যাপারে বা এই বিষয়ে মতানৈক্য করছে, মুখতালিফুন মতবিরোধে রয়েছে। একদল মমিন যারা বলছে কিয়ামত হবে এবং কিয়ামত সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা বলেছেন, যা নাযিল হচ্ছে কোরআনে, তা চির সত্য, তারা মুমিন। আর আরেক দল তাদের সাথে ইখতিলাফ করছে, মতানৈক্য করছে, তারা বলছে না কিয়ামত বলে কিছু নেই, আইজা কন্না তোরাবান ওয়াইজামান, আমরা মাটি হয়ে যাব, হাড় হাড্ডি সরে গলে চলে যাবে, আইন্নাল মাবউতুন খালকান জাদিদ, আবার আমাদেরকে নতুন করে উঠানো হবে, এটা বাস্তব কথা না, কিছু না, মরে যাব, শেষ হয়ে যাবো, মাটিতে পেশে যাবো, কাফের তারা। তো আল্লাহ যে মতানৈক্যের কথা বলেছেন, মানে দুই ভাগে বিভক্ত হয়েছে আদম সন্তান, একদল মমিন যার আল্লাহ যেমন বিশ্বাসী, পরকালে আখিরাতে বিশ্বাসী। এই আখিরাত সম্পর্কে যা অদৃশ্যের কথা আল্লাহ বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবকিছু বিশ্বাস করে। আর একদল কাফের যারা অস্বীকারী, আল্লাহকে যেমন অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে, পরকাল সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন সবকিছুই তারা অস্বীকার করেছে। কাল্লা সায়ালামুন, আল্লাহ বলছেন কুসিন কালেও নয়, অর্থাৎ কাফেরদের এই ভ্রান্ত ধারণা যে আখেরাত হবে না, পরকাল হবে না, পুনরুত্থান হবে না, মাটি থেকে উঠানো হবে না মানুষকে, এই কথা কুসিন কালেও ঠিক নাই। সায়ালামুন শীঘ্রই তারা জানতে পারবে, সায়ালামুন মানে অচিরেই তারা জানতে পারবে, সা সিন সায়ালামুন মানে জানতে পারবে তারা, আর সা যখন লাগিয়ে দেবে তার উপরে তার মানে খুব তাড়াতাড়ি তারা জানতে পারবে ভবিষ্যৎ, অদূর ভবিষ্যতে, যেটাকে আমরা অদূর ভবিষ্যৎ বলি, জানতে পারবে। সৌফা কোন কোন জায়গায় হয়েছে, কাল্লা সৌফা তালামুন, তুম্মা কাল্লা সৌফা তালামুন, সৌফা সিন চাইতে আরেকটু দূরে, শুধু কোরআনের তাফসীর ক্ষেত্রে না, আপনি আপনার ভাষা আরবি ভাষা যখন বলবেন তখন সেই ক্ষেত্রে আপনি যদি বলেন যে কিছুদিনের মধ্যে, তাহলে সৌফা তালামুন কিছুদিনের মধ্যে তুমি জানতে পারবে, অল্প কিছু দুই দিন চার দিন দশ দিনও হইতে পারে, আর সাতা আলামুন মানে তুমি খুব শীঘ্রই জানতে পারবে, আজকে জানতে পারবে অথবা কালকে জানতে পারবে বা দু চার ঘন্টার মধ্যে জানতে পারবে, এটা বেশি কাজ সৌফার চাইতে। তো আল্লাহ পাকরা বলছেন যে তারা শীঘ্রই জানতে পারবে, কারণ মানুষের মত অত্যন্ত নিকটবর্তী, মরলেই ভালো করে বুঝে নেবে যে আখেরাত হবে, সাজা শাস্তি এখান থেকে শুরু হয়ে গেছে যারা কাফের তাদের, যারা পাপিষ্ট গুণাগার তাদের, সুতরাং সায়ালামুন কাল্লা সায়ালামুন জানতে পারবে, মত মানুষের নিকটবর্তী। তারপরে কিয়ামত যদি বলা হয়, কিয়ামত অত্যন্ত নিকটবর্তী, আল্লাহ পাক কিয়ামত কি বলেছেন অত্যন্ত কাছে, আল্লাহ কেমত সম্পর্কে জিজ্ঞাসা করে ওদের কাছে কেমত অত্যন্ত নিকটবর্তী, যা কিছু আসছে ভবিষ্যতে তা নিকটবর্তী। আপনার জীবনে আমার জীবনে প্রত্যেকের জীবনে অনেক কিছু হয়ে গেছে, বয়স চল্লিশ চলে গেছে কিন্তু মনে হচ্ছে ইয়ে তো কয়দিন হলো, এই তো আমি বাল্য জীবনে ছিলাম, প্রাইমারিতে ছিলাম, হাই স্কুলে ছিলাম, এই তো খেলাধুলা করতাম, বিবাহ শাদী হইল, তারপরে ছেলে মেয়ের বাবা হয়েছি, তারপরে এই হয়েছে সে হয়েছে, দাড়ি ছিল না, গপ ছিল না, কিচ্ছু ছিল না, সবকিছু হইল, আবার সাদা হয়ে চলে গেছে, কত দ্রুত। যা কিছু মানুষের ভবিষ্যতে আসে তা অত্যন্ত নিকটবর্তী, কেয়ামতকে আল্লাহ পাক অত্যন্ত নিকটবর্তী বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসও রয়েছে, বলছেন বয়স তো আনা ওয়া সাআত কাহাতাইন, বুখারী শরীফ হাদিস, আমাকে এবং কিয়ামতকে পাঠানো হয়েছে দুইটি আঙ্গুলের মধ্যে, দুইটি আঙ্গুলের মধ্যে মানে দুইটি আঙ্গুলের মাঝে যে একটু সামান্য পার্থক্য আছে ছোট বড়, হ্যাঁ, তো আমি এখানে আর কিয়ামতের সামনে খুব কাছে, অথবা এইরকম বোঝানো যেতে পারে যে এই আঙ্গুল এই আঙ্গুলের সাথে মিলে আছে, তাই না, একসাথে পাশাপাশি মিলে আছে, মধ্যখানে কোনো গ্যাপ নাই, তেমনি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত রেসালাত প্রাপ্তি, আমি যে রসুল হয়ে এসেছি, আমার মাঝে আর কিয়ামতের মাঝে আর কোন নবী রসুল নেই, পাশাপাশি আমাকে কিয়ামতের পাশাপাশি পাঠানো হয়েছে। কাল্লা সায়ালামুন, আল্লাহ বলছেন কসিম কালেও নয়, মানে তাদের এই ধারণা ঠিক নয় যে কিয়ামত হবে না, হিসাব হবে না, মহাদিবস মহাসংবাদ আসবে না, এই কথা ঠিক নয়, সাই আলমন শীঘ্রই তারা জানতে পারবে। সোম্মা অথবা আবার বলছি আমি আল্লাহ, আল্লাহ সাই আলমন কশ্চিন কালেও এই ধারণা তাদের ঠিক নয়, সাই আলমন শীঘ্রই তারা জানতে পারবে। আলম নাজি আলিল আরবা মেহাদা, এখান থেকে আল্লাহ রব্বুল আলমিন তার মহাক্ষমতা কুদরতে কামেলার কথা উল্লেখ করছেন, তার কিছু বহি প্রকাশ বাস্তব প্রুফ প্রমাণ উল্লেখ করছেন, যে আল্লাহ পাক রব্বুল আলমিন তার মহাক্ষমতায় এসব কিছু করেছেন, করতে সক্ষম, তিনি কি মানুষের মরে যাওয়ার পরে, মাটিতে মিশে যাওয়ার পরে, সরে যাওয়ার পরে, গলে যাওয়ার পরে পুনর্জীবিত করতে পারেন না? অবশ্যই পারেন। তাই আল্লাহ পাক রব্বুল আলমিন যে কিয়ামত ঘটাবেন তার দলিল স্বরূপ এসব আল্লাহর কুদরতের কথা উল্লেখ করেছেন, সেসব কুদরতের একটি হচ্ছে আলাম নাজ আলিল আরবা মেহাদা, আল্লাহ বলছেন আমি আল্লাহ, যদিও বহু বচন উল্লেখ হয়েছে, নাজ আল বহু বচন জমতাকালী নয়, যারা গ্রামার বুঝেন আজ আল মানে আমি করা, আর নাজ আল মানে আমরা করা, আল্লাহ কোরআনের বহু আয়াতে বহু বচন নিজের ক্ষেত্রে উল্লেখ করেছেন, কি জন্য, সম্মানার্থে, দুনিয়ার বিশিষ্ট ব্যক্তিরা নিজেদের ক্ষেত্রে বহু বচন ব্যবহার করে থাকি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যারা দেশের মালিক, বাদশাহ, রাজা, এরা যখন কোন ঘোষণা করে নিজের পক্ষ থেকে ঘোষণা করছে, কিন্তু আমরা বলছি নাহনু, আই না বলে উই বললেন, আমি না বলে আমরা, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি বলে না, অথচ তিনি রাষ্ট্রপতি বললে হয় যে আমি এই সিদ্ধান্ত নিয়েছি, না আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তো দুনিয়ার বড়রা যখন নিজের ক্ষেত্রে বহু বচন ব্যবহার করে, একাই বক্তব্য রাখে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সম্মানের ইজ্জতের হকদার, তিনি বহু ক্ষেত্রে বহু বচন উল্লেখ করেছেন, বরং অধিকাংশ ক্ষেত্রে বহু বচন উল্লেখ, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, ইন্না নাহনু নাযযালনাল কুরআন, হ্যাঁ নাহনু খালাকনাকুম, নাহনু ইন্না, বহু বচন আল্লাহ পাক উল্লেখ করেছেন। এখানেও আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি পৃথিবীকে বা জমিনকে বসবাসযোগ্য করিনি বা বিছানা স্বরূপ করিনি, মেহাদ মানে সমতল, হ্যাঁ বিছানা যেমন সমতল থাকে, বিছানা যদি উঁচা নিচা থাকে এরকম আসবে, উঁচা নিচা বিছানা অনেক ঘুম আসবে না, আর যদি কোন রকম ক্লান্ত হয়ে, খুব বেশি ক্লান্ত হয়ে ঘুম আনত, ঘুমে কষ্ট ছাড়া কিছু পাবেন না, হ্যাঁ বাসে বসে, সিটে বসে, গাড়িতে বসে যে ঘুম হয় তাতে কত শরীরে ব্যথা হয়, গাড়ির ব্যথা, কোথায় ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, আল্লাহ পাক বসবাসযোগ্য করেছেন বা বিছানা স্বরূপ করেছেন। অনুবাদকরা যদি তর্জমা করে থাকে যদি ঠিক আছে, মা বর্তে কেউ করেছেন, কেউ শাব্দিক অর্থ করেছেন, বিছানা স্বরূপ করেছেন, এমন বিছানা করেছেন যা বসবাসযোগ্য। আল্লাহ পাক যদি স্থির না করতেন জমিনকে তাহলে বসবাসযোগ্য হতো না, মানুষ চলতে পারতো না, ফিরতে পারতো না, বসে থাকতে পারতো না, বাড়ি ঘর বানাতে পারতো না, নিজের ভোগের যে সামগ্রীগুলো রয়েছে সেগুলিকে ঠিক রাখতে পারতো না। আল্লাহ পাক বসবাসযোগ্য করেছেন জমিনকে। তো আর যে আল্লাহ এই বিশাল জমিনকে, বিশাল পৃথিবীকে বিছানা স্বরূপ তোমাদের জন্য বানিয়ে দিয়েছেন, কত অসংখ্য মানুষ, অসংখ্য জিন্নাত, অসংখ্য ফেরেশতা, অসংখ্য পশু প্রাণী পাখি বসবাস করছে, অসংখ্য গাছপালা পাহাড় পর্বত সবকিছু এর উপর রয়েছে, সে আল্লাহকে কিয়ামত অনুষ্ঠিত করতে পারবে না, তোমাদেরকে আবার মাটি থেকে সরে গলে যাওয়ার পরে পুনরায় তোমাদেরকে জীবিত করতে পারবেন না? অবশ্যই পারবেন। তাই আল্লাহ এই কুদরতের কথা উল্লেখ করেছেন, জিবাল আওতাদা এবং পর্বত সমূহ, জবালের জমা বহু বচন হচ্ছে জিবাল, পর্বত সমূহকে, পর্বতমালাকে আল্লাহ পাক পেরেক স্বরূপ সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন আমি কি পর্বত সমূহকে, পর্বতমালাকে পেরেক স্বরূপ সৃষ্টি করিনি, মানে করেছি, কেমন পেরেক সমূহ, পেরেক স্বরূপ, হ্যাঁ আল্লাহ পাক যখন জমিন সৃষ্টি করলেন না, বিশ্বাসনা হাদিস রয়েছে, তখন জমিন থরথরে কাঁপতে শুরু করলো, পানির ভাসমান অবস্থা, বসবাসযোগ্য ছিলেন না, মানুষ চলতে পারত না, বসতে পারত না, কোনো বাড়ি ঘরও বাঁধতে পারবে না, একে অচল অবস্থা, চাষাবাদও করতে পারবে না, কিছু করতে পারবে না, পানির উপর ভাসছে, নৌকাতে যদি আপনি থাকেন, পানির উপর ভাসছে, তো ওখানে আপনি কি বাড়ি ঘর সবকিছু তৈরি করে ওখানে চাষাবাদ করতে পারবেন না, অসম্ভব কথা, এরকম অবস্থায় কিছুক্ষণ আছেন কিন্তু সবসময় বসবাসযোগ্য নয়, এই অবস্থা ছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, পাহাড় গুলিকে পেরেক স্বরূপ গেড়ে দিলেন, পুঁতে দিলেন এই জমিনে, জমিন তখন থেমে গেল, স্থিতিশীল হয়ে গেল, থেমে গেল, স্থির হয়ে গেল। আল্লাহ বলছেন ওজাল নাকি হার ওয়াসিয়া আন্তমি দেবেকুম, আমি বড় বড় পাহাড় পর্বত আমি সৃষ্টি করেছি এই জমিনের ওপর, যাতে করে আন্তামি দেবেকুম, তোমাদেরকে নিয়ে জমিন হেলতে না শুরু করে, নরমাল অবস্থায় না থাকে, যে কখন গেলাম ভূমিকম্প হইলে গেলাম, এক মিনিট আপনি স্থির থাকতে পারেন না, মানসিক ভাবে স্থির হতে পারছেন আর না শারীরিক ভাবে, দৈহিক ভাবে, না ছেলে মেয়ে নিয়ে, না পরিবার নিয়ে, কোনো কিছু নিয়ে আপনি স্থির থাকতে পারতেন না। আল্লাহ পাক এই পৃথিবীকে স্থির করেছেন এই পর্বতমালা দিয়ে, ওয়াখালাকনাকুম আজওয়াজা, এবং আমি তোমাদেরকে সৃষ্টি করিনি কি আজওয়াজা, জোড়া জোড়া, তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি, কেমন জোড়া জোড়া, হ্যাঁ আমি নারী পুরুষ মানুষের মধ্যে আল্লাহ নারী পুরুষ করেছেন, আর প্রত্যেকের আবার জোড়া করেছেন, কারো ভাগ্যের জোড়া নেই সেটা আলাদা কথা, হ্যাঁ কিন্তু এমনিতে মানুষকে আল্লাহ, মানুষকে নর এবং নারীতে ভাগ করেছেন, পুরুষও আছে নারী, আদম হাওয়া, এভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। এইভাবে প্রত্যেক পশু পাখির নর এবং নারী সৃষ্টি করেছেন, জোলা জোলা সৃষ্টি করেছেন। বিশেষ করে আল্লাহ পাক এই নিয়ামত দেখাতে চান মানুষের মধ্যে জিন্নাত, মানুষ জিন্নাতের মধ্যে নর এবং নারী রয়েছে, জিনের মধ্যে নর ও নারী রয়েছে, শুধু ফেরেশতাদের মধ্যে নর ও নারী, তারা মুজাক্কার মুয়ান্নাস, তাদের কোন লিঙ্গ নেই, কারণ তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ক্ষমতাই দেননি, যৌন ক্ষমতাই দেননি, তাদের প্রজন্ম বাড়াইতে হবে এই নীতিমালাও আল্লাহ দেননি। হ্যাঁ, সুতরাং সেখানে কোন লিঙ্গ নেই, বাকি জিনের প্রজন্ম রয়েছে, মানুষের প্রজন্ম রয়েছে, পশু পাখির প্রজন্ম রয়েছে, সুতরাং আল্লাহ তাদের নর এবং নারীতে ভাগ করেছেন, নরনারী করে সৃষ্টি করেছেন। এই নরনারী করে সৃষ্টি করেছেন, এর উপকারিতা কি, কি উপকারিতা? আল্লাহ যদি পুরুষ আর পুরুষের সৃষ্টি করে রাখতেন, হবে যেমন আমার এখানে সব পুরুষ আর পুরুষ আছে, আল্লাহ শুধু নারী আর নারী সৃষ্টি করে রাখতেন, তাহলে হ্যাঁ লাভ আর লস দেখান, যে নর নারী আল্লাহ সৃষ্টি করেছেন এর লাভ কি? যদি আল্লাহ এরকম না করতে শুধু একটি শ্রেণী থাকতো, শুধু পুরুষ থাকতো অথবা শুধু নারী থাকতো, মহিলা আর মহিলা, মহিলা আর মহিলা, বা পুরুষ আর পুরুষ, পুরুষ আর পুরুষ, তাহলে কি লস হইত? হ্যাঁ, মূল্যবান কথা, বংশ বৃদ্ধি হইত না, আদম আলাইহিসসালাম মারা যেতেন আর নেই, আর নেই, আপনারা স্বামী স্ত্রী হয়েছেন, যদি স্বামী স্ত্রী থেকে তারপরে যদি ছেলে না হয় তো আপনার বংশ শেষ কিনা ওখানে, আর যদি আপনারও স্ত্রী না থাকতো তাহলে বার্থ করতে মানার প্রশ্নই উঠে না। তাহলে আল্লাহ যে অসংখ্য মানুষকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, একজন থেকে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে ভয় করো, তারপরে তারপর তার জোড়া আল্লাহ সৃষ্টি করেছেন, এই স্বামী স্ত্রী আদম এবং হাওয়া আলাইহিম আসসালাম থেকে অবাসামিন হামা রিজালান কাসীরা ওয়া নিসা, এই দুইজনের মাধ্যমে পৃথিবীতে অসংখ্য পুরুষ, রিজালান কাসীরা ওয়া নিসা, অসংখ্য মহিলা আল্লাহ ছড়িয়ে দিয়েছেন, লম্বা বেটে খাটো কালো সাদা চেপটা মোটা পাতলা কত রকমের আল্লাহ সৃষ্টি করেছেন, বিজালন কাছে অনিসা, আল্লাহ তো সারা পৃথিবীকে আবাদ করে দিয়েছেন, এইভাবে জোড়া জোড়া সৃষ্টি করে, এই এক ফায়দা। আর একটি উপকারিতা হচ্ছে দৈহিক আর মানসিক উপকারিতা, আল্লাহ নরের জন্য নারী যদি সৃষ্টি না করতেন তো মানসিক শান্তি হইতেন না, নরের হইতো না নারীর হইতো, শুধু নারী সৃষ্টি করলো নারী একাই শান্তি পেত না নর ছাড়া, আর শুধু নর পুরুষ সৃষ্টি করে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ রেখে দিলে তিনি শান্তি পেতেন না, আর তার ছেলেরা শান্তি পেত না নারীবিহীন। আল্লাহ অমিন আয়াতে হিসুরা রুমে আল্লাহ বলছেন, অমিন আয়াতে আল্লাহর একটি বড় নিদর্শন, মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত মহাশক্তির বহি প্রকাশ হচ্ছে, আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের থেকেই আল্লাহ তোমাদের জোড়া সৃষ্টি করেছেন। উদ্দেশ্য কি জোড়া সৃষ্টি করার? এখানে আল্লাহ বলেছেন অকালাক না কুয়াজ জোয়াজ, ওখানে সুরা রুমে আল্লাহ কি বলছেন, তোমাদের থেকে আল্লাহ কি করেছেন আজওয়াজা, জোড়া সৃষ্টি করেছেন, লেটাস কুনু ইলাইহা, যাতে করে তাদের কাছে গিয়ে শান্তি হাসিল করতে পারো, যে শান্তি হাসিল হয় দাম্পত্য জীবনে সেই শান্তি হাসিল হতো না যদি শুধু পুরুষ আর পুরুষ থাকত, যদি নারী আর নারী থাকতো কোনোদিন শান্তি হতো না। এবং তোমাদের উভয়ের মাঝে নর এবং নারী, স্বামী এবং স্ত্রীর মাঝে আল্লাহ মাওয়াদ্দা ভালোবাসা প্রেম প্রীতি সৃষ্টি করে দিয়েছে, যে প্রেম ভালোবাসা পুরুষে পুরুষে কোনোদিন হইতো না, মহিলা মহিলায় কোনোদিন হইতো না, যদি ব্যতিক্রম প্রকৃতি বিরোধী কিছু লোক এরকম থাকে, কিছু পুরুষ কিছু নারী থাকে, হ্যাঁ যে মহিলা মহিলাকে ভালোবাসে তার সাথে প্রেম করে, পুরুষ পুরুষের সাথে প্রেম করে, তাহলে এতে কলহ বিবাদ আর হিংসা বিদ্বেষ শত্রুতা ছাড়া শেষ পরিণাম আর কিছু পাওয়া যায় না বাস্তব সত্য। কিন্তু মানসিক শান্তি লেটেস্ট কোন ইলি হওয়া যায় আলাদা, অনেক মমাদ্দা, মমাদ্দা হয় রহমা দয়া, যে দয়া করে স্বামী স্ত্রীর উপর, স্ত্রী স্বামীর উপর, ক্লান্ত হয়েছে সারাদিন, এত তার মায়া দয়া, সে আপনার খেদমত সেবাই লেগে আছে, আপনি অসুস্থ হয়েছেন আপনাকে ছেড়ে পালিয়ে যান, ইচ্ছা করে ছেড়ে পালিয়ে দিতে পারেন, বছরকে বছর অসুস্থ কে কাছে থাকবে, লাভ কে কাছে থেকে, আল্লাহ এমন মায়া ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন, এমন দয়া তার অন্তরে দিয়ে দিয়েছেন, আপনাকে ছেড়ে যায় না, বিছানায় পড়ে আছেন দীর্ঘদিন ধরে, তারপরে আপনি লাখ লাখ টাকা ইনকাম করছেন, ইনকাম করে স্ত্রী অসুস্থ, এই কথা চিন্তা করা, এই অসুস্থ যে রেখে লাভ কি, বিদায় করে দিয়ে দিই আর একটা নিয়ে আসি, এর পিছনে 1-2 লাখ টাকা দিয়ে অপারেশন করিয়ে লাভ কি, আর চিকিৎসা করিয়ে লাভ কি। কোনদিন এই চিন্তা করেন না। আল্লাহ পাক মাওয়াদ্দা এবং রাহমাত সৃষ্টি করেছেন। আল্লাহ যদি এই দুটি বস্তু সৃষ্টি না করতেন, ভালোবাসা প্রীতি এবং দয়া সৃষ্টি না করতেন, তাহলে স্বামীরাও স্ত্রীদের সাথে এই ভালো আচরণ করতো না, দয়ার ভালোবাসার আচরণ করতো না, আর স্ত্রীরাও স্বামীর সাথে করতো না। টান দিত যখনই দেখতো যে নিজের মানে কি বলে যেটাকে সুযোগ সুবিধা ফুরিয়ে গেছে, কেটে পড়তো, এরকম করে না। এবং তোমাদের নিদ্রাকে, ঘুমকে তোমাদের ক্লান্তি নিবারক হিসাবে সৃষ্টি করেছে। শাব্দিক অর্থ করলাম, সোবাত মানে কোন জিনিসকে কেটে দেওয়া, শেষ করে দেওয়া। তাহলে এই সোবাত আর শাব্দিক অর্থের সাথে আমি যে অর্থ করলাম এর মিল কি, যে আপনার ঘুমকে, আমার ঘুমকে, এই নিদ্রাকে কি করা হয়েছে, ক্লান্তি নিবারক, ক্লান্তি দূরকারী। এই ঘুম যদি না হয় তো ক্লান্তি দূর হবে না। সারা দিন কাজ করে এসছেন আর যেমনই খেয়ে দিয়ে বিছানায় লম্বা হয়েছেন, এমন ঘুম দিলেন একটা লম্বা ঘুম, মাশাআল্লাহ ফজর আগে শরীরের বেদনা ব্যথা ক্লান্তি সব দূর হয়ে গেছে, আবার ফ্রেশ হয়ে উঠেছেন, আবার সকালে কাজ করার জন্য। আর যদি নাইট ডিউটি রাতেও ডিউটি করেন, তারপরে কি ভেঙে পড়েছেন, ঘুম দিয়েছেন, যে ঘুমটা দিয়েছেন আর জোহরে উঠে আলহামদুলিল্লাহ আরাম পেয়ে গেছি, তাই না? হজ করেছেন তারা তারা ভালো করে বোঝেন, হজ করার পরে যে শরীরে ব্যথা হয়, তারপরে এসে একটু দু তিনটা দিন একটু ভালো করে ঘুম দিলে শরীর আলহামদুলিল্লাহ সমান হয়ে গেছে। তো আল্লাহ পাক নিজেরাকে কি করেছেন, ক্লান্তি নিবারণকারী, ক্লান্তি দূরকারী। আর কেউ কেউ এর ভাব অর্থ করেছেন এই জন্য এই ক্লান্তি দূরকারী করেনি, বলেছেন ওয়াজা আল্লাহ নওমাকুম, তোমাদের নিদ্রাকে তোমাদের আরামের উপায়, তোমাদের বিশ্রামের উপায় হিসাবে আমি সৃষ্টি করেছি, তোমাদের মধ্যে ঘুম দিয়েছি, নিদ্রা দিয়েছি, যাতে করে তোমাদের আরামের উপায় হয়, আরামের ব্যবস্থা হয়, বিশ্রামের ব্যবস্থা হয়। আল্লাহ না করে কোনো মানুষের যদি অনিদ্রার রোগ থাকে, অনেকের থাকে এরকম, মানসিক যন্ত্রণার কারণে হোক অথবা কোনো শারীরিক যন্ত্রণার কারণে হোক অথবা এমনিতে হোক ঘুমই আসে, এমন কিছু লোক আছে ঘুম পায় না, ওষুধ খেতে হয় ঘুমের জন্য, নিদ্রার ওষুধ খেতে হয়, যার সাইড এফেক্ট রয়েছে, ক্ষতি রয়েছে, নিদ্রার ওষুধ না খেলে নিদ্রে আসলে ঘুম আসবে না, কত যে কষ্ট তাদের, আর স্বাস্থ্য কত খারাপ হয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের রোগ এই জন্য সৃষ্টি হচ্ছে। ঘুম আল্লাহর বড় নিয়ামত, যে নিয়ামতের কথা আল্লাহ উল্লেখ করেছেন, এই ঘুম যদি আল্লাহ ছিনিয়ে নেন কে দিতে পারে এই ঘুম, তাই আল্লাহ পাকের এই কুদরত এবং আল্লাহ পাকের এই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন বান্দাকে। ওয়াজা আল্লাহ লাইলা লিবাসা, এবং রাতকে তোমাদের আবরণ স্বরূপ সৃষ্টি করেছেন। আল্লাহকে তোমাদের রাতকে আবরণ স্বরূপ সৃষ্টি করেননি, ওই আগের কথার উপর যদি আফ করেন, দেখে আফ বলা আরবি গ্রামারে, আলাম না জালিল আরদা মেহাদার উপর, ওয়াজা আল্লাহ লাইলা লিবাসা, এবং আমি আল্লাহকে রাতকে আবরণ স্বরূপ সৃষ্টি করিনি। হ্যাঁ জি হ্যাঁ, আল্লাহ তুমি আমাদের জন্য রাতকে আবরণ স্বরূপ সৃষ্টি করেছ। এই রাতের অন্ধকার যদি না হতো তাহলে ভালোভাবে আরাম বিশ্রাম হইত না, আরাম পেতাম না, সুন্দরভাবে ঘুম হইত না। রাতের আলোর ব্যবস্থা করেছেন, দিন আর দিন যদি থেকে যেত, যতই আপনি ঘুমান না কেন ওই আরাম বিশ্রাম পাবেন না, ওই সুস্থতা আসবে না, সেই আরাম বিশ্রামের মাধ্যমে যা অন্ধকারে আসে। এই জন্য ঘরে অন্ধকার দেখুন অন্ধকার করেছেন, আর শোয়ার সময় যদি অন্ধকার না থাকে, আমি আমার ব্যক্তিগত বলছি যে এরকম আলো থাকাটাও ঘুমিয়ে আসতে চাইবে না। আল্লাহর কত বড় নিয়ামত লাইল, ওয়াজা আল্লাহ লাইলা লিবাসা, রাতকে তোমাদের জন্য আবরণ স্বরূপ করেছি, ঢেকে দিয়েছি, পৃথিবীকে আলোকিত হয়েছিল, আল্লাহ পাক রাত দিয়ে কি করলেন, ঢেকে দিলেন, বললাই লিয়ে যায় আচ্ছা, রাত এসে আচ্ছাদিত করে, আল্লাহ বলছেন সেই রাতে শপথ করেছি যে রাত ঢেকে নেই পৃথিবীকে। এটা হচ্ছে ওই রকমই, যেমন মনে হচ্ছে যে সূর্যকে তাড়া করে চলে আসছে রাতের অন্ধকার, আসছে না পিছন দিক থেকে, সূর্য যাচ্ছে আর এ তাড়া করে আসছে, অন্ধকার তাড়া করে আস্তে আস্তে আস্তে আস্তে ঢেকে দিল। বিকেলবেলা আপনি প্লেনে উড়েন, আপনি দিন দেখে উড়লেন, তাই না, প্লেনে আপনিও দৌড় দিয়ে আসছেন, আপনিও পালাচ্ছেন পশ্চিম দিকে, সৌদি আরবের দিকে আসছেন আপনি, বাংলাদেশ থেকে ভারত থেকে তখন, আর আপনার পিছনে পিছনে রাত কিন্তু তাড়া করে আসছে, অন্ধকার তাড়া করে আসছে, তাড়া করে এসে আপনাকে দিল ঢেকে, অন্ধকার হয়ে আপনি দিনে বেরিয়েছেন। যদি আপনি ওর চাইতে বেশি রাতের চাইতে বেশি পালাতে পারতেন তাহলে দিনে দিনে আপনি এসে নেমে যেতেন, কিন্তু নামতে পারছেন না তো, রাতে যাচ্ছেন না রাস্তায়, আবরণ ঢেকে নিচ্ছে যেন আপনাকে। ওয়াজআলনা নাহারা মাআশা, এবং দিনকে আমি তোমাদের জীবিকা অর্জনের উপায় হিসাবে সৃষ্টি করিনি কি? আল্লাহ দিন দিয়েছেন যাতে করে হ্যাঁ রিজিক হাসিল করা যায়, জীবিকার ব্যবস্থা করা যায়, যে কি খাবো, কি পরবো, কি পান করবো, ছেলে মেয়েকে কি খাওয়াবো। যদি আল্লাহ রাত করে রেখে দিতেন তাহলে অচল হয়ে যেত দুনিয়া। আজকে বিদ্যুতের যুগে হয়তো অনেকে এতদূর কল্পনা করতে পারছেন না বিদ্যুৎ, তাতে কত খরচ চিন্তা করেন। তারপরে শহরে শতকরা কজন লোক বাস করে? অধিকাংশ মানুষ সারা বিশ্বে হ্যাঁ গ্রাম এলাকায় বাস করে যেখানে বিদ্যুতের ব্যবস্থা নেই। যেখানে বিদ্যুতের ব্যবস্থা আছে সেখানে বিদ্যুতের লোডশেডিং তো জানাই আছে, তাই না? তাহলে শুধু আলো করে কি দুনিয়ার কাজকর্ম সব চলত? মাঠেঘাটের কাজ চলত, চাষাবাদের কাজ চলত? আর চাষাবাদ মাঠেঘাটের কাজ না চললে তো মানুষ মনে হালাক হয়ে যেত। ধান আসতো না, চাল আসতো না, ডাল আসতো না, গম আসতো না, বুট আসতো না, কি কি মানুষ বাঁচত? শহরের লোক টাকা পয়সা খেয়ে অফিসে বসে বসে সব হালাক হয়ে যেত। আল্লাহ বলছেন ওয়াজআলনা নাহারা, আমার এই নিয়ামত তোমাদের উপর রয়েছে, আর আমি এই কুদরতের মালিক যে রাতকে দূরীভূত করে আমি দিন নিয়ে আসি তোমাদের জন্য আলোকিত করি যাতে তোমাদের জীবিকার অর্জনের ব্যবস্থা হয়। অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি তোমাদের মাথার ওপর সাতটি মজবুত আকাশ তৈরি করেছি। সাবআন সাতটি, আর শিদাদ মানে মজবুত, সাতটি মজবুত কি তৈরি করেছেন? আকাশ। সাতটি মজবুত আকাশ তৈরি করেছি, একটি নয় দুইটি নয় একটি আকাশ, কত বিশাল আকাশ, সাত সাতটি আকাশ। আল্লাহ তাআলা রব্বুল সাবা সামাওয়াতিন তিবাকা, এক আসমানের উপর আরেক আসমান, এক আসমানের উপর আরেক আসমান, সাত আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল শক্তিশালী মজবুত আসমান তৈরি করেছেন যাতে হাজার হাজার বছর হয়ে যাচ্ছে কোনো ফাটল নেই, কোনো রিপেয়ারিং নেই, মেরামত নেই, কোনো জায়গায় যাচ্ছে ভাঙতে যাচ্ছে, মাঠ ভেঙে যাচ্ছে, রোড ভেঙে যাচ্ছে, বিল্ডিং ভেঙে পড়তে যাচ্ছে, নতুন করে আবার তৈরি করতে হবে, এরকম কিছু আছে? আল্লাহ কত মজবুত আনসি দাদা, সত্যি মজবুত সাতটি আকাশ তোমাদের প্রতি তৈরি করিনি, এগুলি যদি থেমে না থাকতো ভেঙে পড়ে যেত কি অবস্থা হতো? তারপরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাত এই মজবুত আকাশ বিশাল আকাশ তৈরি করেছেন, তোমার মতো সাড়ে তিন হাতের মানুষকে মাটি থেকে উঠতে পারবেন না। যারা পরকাল পুনরুত্থানকে অস্বীকার করেছে তাদেরকে এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সাত আকাশের সৃষ্টির কথা উল্লেখ করেছেন। ওয়াজআলনা সিরাজাম ওয়াহাজা, এবং তোমাদের জন্য আমি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করিনি কি? উজ্জ্বল প্রদীপ কি? তা সূর্য, সূর্যের কথা এখানে বলা হয়েছে। সিরাজ, সিরাজ বলা হয় এমন আলো দেওয়ালা বস্তুকে যাতে আলো রয়েছে এবং তাপও রয়েছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন সূর্যকে সিরাজান বলেছেন, আর চন্দ্রকে বলেছেন মনিরা বলেছেন, শুধু আলো দান করেন, হ্যাঁ নূর থেকে মনির, নূরের মধ্যে শুধু আলো আছে, নূরের মধ্যে কি আছে? শুধু আলো আছে, কিন্তু তাতে তাপ নেই হয়েছে। কিন্তু সিরাজের মধ্যে আলো আছে আর তাপমাত্রাও আছে, মানে এই লাইটের মধ্যে কি আছে বলেন দেখি? আলো আছে আর তাপ নেই, তাপ আছে, দেখেন দাঁড়িয়ে গরম হয়ে গেছে এটা স্থানটা হয়ে। তো সূর্যের মধ্যে আল্লাহ ফাকর আব্দুল আলম দুটোই রেখেছেন, আলো রেখেছেন আর তাপও রেখেছেন। সূর্য থেকে আমাদের যেমন আলোর প্রয়োজন, আলো ছাড়া আমরা বাঁচতে পারবো না, তেমনি তাপ যদি পৃথিবীতে না পৌঁছিত তাহলে কোনো গাছপালা জন্মাত না, সব বরফ হয়ে যেত। সায়েন্সের যুগে এসব কথা সাধারণ মানুষও বুঝেন অনেকটাই। আল্লাহ পাক রব্বুল সূর্য দিয়ে তাহলে আমাদেরকে তাপের ব্যবস্থা করেছেন এবং আলোর ব্যবস্থা করেছেন। আনজাল্লাহ মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, এবং আমি মেঘমালা থেকে, মুসিরাত মানে মেঘমালা সাহাব, মেঘমালা থেকে আমি নাজিল করে থাকি। আমি কি নাজিল করি না, আমি অবতীর্ণ করি না, বর্ষণ করি না কি? মাআন সাজ্জাজা, মাআন সাজ্জাজা মানে হচ্ছে মুসলধার বৃষ্টি, মাআন মানে পানি, মুসলধার পানি, অফুরন্ত পানি, সাজ্জাজা অফুরন্ত বৃষ্টি বা মুসলধার বৃষ্টি আমি কি নাজিল করি না? আমি আল্লাহ নাজিল করি। যদি ঠিক আছে, জমিনও ঠিক আছে, আসমানও ঠিক আছে, রাত দিনও ঠিক আছে, কিন্তু বৃষ্টি বর্ষণ হয় না, বলেন পৃথিবীর কোন জীব জন্তু বাঁচবে, মানুষ বাঁচবে, এটা থাকবে নাকি? আসমান তো ঠিক আছে, জমিনও ঠিক আছে, বসবাস যোগ্য, রাত হচ্ছে, দিন হচ্ছে, কিন্তু বৃষ্টি হয়নি, ফসল হবে? দুই মাস চার মাস এদিক সেদিক করে কোন রকম চালালাম, দুই চার পাঁচ বছর যদি বৃষ্টি না হয় তাহলে একটু মানুষ বলেন সদংশ হয়ে যাবে, পশু পাখি কিছু বাঁচবে না, সদংশ হয়ে যাবে, নদী নালা শুকিয়ে যাবে, খাল বিল শুকিয়ে যাবে, কিছু বাঁচবে না তাহলে পৃথিবীতে। আল্লাহ বলছেন যে আমি মেঘমালা থেকে অফুরন্ত পানি বর্ষণ করে থাকি, লেবু করে যাবে হাব্বা ওয়ানা বাতা, যাতে করে সেই বৃষ্টির পানি দ্বারা আমি শস্য উদ্গত করি, ওয়ানাবাতা এবং উদ্ভিদ উদ্গত করি, শাক সবজি ব্যবস্থা করেছেন, ঘাসের ব্যবস্থা করেছেন, যাতে করে আমাদের গবাদি পশু বাঁচে, অন্যান্য যেগুলি মহলুক রয়েছে সেগুলি বাঁচে, আর শস্যের ব্যবস্থা করেছেন যাতে করে আমরা খেয়ে দিয়ে মাছি। জান্নাতিন আলফাফা, এবং ঘন উদ্যানের আল্লাহ ব্যবস্থা করেছেন, ঘন উদ্যান, ঘন বাগান, ঘন জান্নাতিন বাগান সমূহ, আলফাফ মানে হচ্ছে ঘন, ঘন ঘন বাগানের আল্লাহ ব্যবস্থা করেছেন এই বৃষ্টি বর্ষণের মাধ্যমে। যদি বৃষ্টি বর্ষণ না হতো তাহলে না হইতো আম বাগান, না হইতো খেজুর বাগান, আর না তাতে ফলন হইতো, কোন বাগান হইতো না, বন জঙ্গল থাকত না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কথা উল্লেখ করে, আল্লাহর কুদরতের কথা উল্লেখ করা হলো, যেসব কুদরতের বহিঃপ্রকাশ আল্লাহ পাক দেখিয়েছেন, এগুলি আল্লাহ পাক যখন করেছেন তখন কিয়ামত ঘটানো আল্লাহ পাকের কাছে অতি সহজ। তোমাদেরকে পুনরায় জমিন থেকে উঠানো যে হে বান্দা আব্দুল্লাহ উঠো, আব্দুর রহমান উঠো, খুব সহজ। তারপরে আল্লাহ পাক আবার কিয়ামতের কথা বলছেন যে কিয়ামতের সময় নির্ধারিত রয়েছে, ইন্না ইয়াউমাল ফাসলে কানা মিকাতা, নিশ্চয় বিচার দিবস, ফাসল মানে ফয়সালা, আমরা ফয়সালা করি না, বিচার ফয়সালা করা, ফয়সালার দিবস কানা মিকাতা নির্ধারিত রয়েছে, যেদিন বিচার ফয়সালা হবে, হিসাব নিকাশ হবে, এই দিন আল্লাহ নির্ধারণ করে রেখেছেন কোন সালে হবে কখন হবে নির্ধারণ করেছেন, এবং এই গায়েব আল্লাহ পাক কাউকে জানাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করতেন, বিশেষ করে মুসলিম কাফের তারা জিজ্ঞাসা করত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তখন জবাবে কোরআন নাযিল করতেন, ওয়ামা ইউদরিকা লাআল্লাস সাআতা, তুমি কি জানো, তোমাকে ইলম দেওয়া হয়নি। এর আগে সূরাগুলি তো আয়াতগুলি শোনানো হয়েছে যে ফিমা আনতা মিন যিকরাহা, এই কিয়ামত কখন হবে, কোন সালে হবে, কোন তারিখে হবে, কোন মাসে হবে, এর সাথে আপনার কি সম্পর্ক? ইন্নামা আনতা মুনজির মান ইয়াখশাহা, যারা ভয় করবে আল্লাহ কে পরকালকে তাদেরকে আপনি সতর্ক সাবধানকারী। আপনার যে মিশন ডিউটি সেই ডিউটি আপনি করুন, যেটা আপনার কাজ নাই সেই কাজে কেন আপনি যাবেন? কিয়ামত কখন ঘটবে না ঘটবে এই আল্লাহ পাকের কাজ, এই এলম, এই জ্ঞান কাউকে দেওয়া হয়নি। এই জন্য খুব প্রসিদ্ধ হাদিস যে জিবরিলের হাদিস বলা হয়, জিবরাইল আলাইহিস সালাম এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের আকারে পাঁচটি প্রশ্ন করেছিলেন, করেননি? কি পাঁচটি প্রশ্ন? একটা হচ্ছে ইসলাম সম্পর্কে, আরেকটি হচ্ছে দুই নম্বর ইমান সম্পর্কে, তিন নম্বর এহসান সম্পর্কে, নিষ্ঠার সাথে ইখলাসের সাথে ইবাদত সম্পর্কে, এহসান মানে তাসাউফ নয় আবার, এহসান মানে পীর মুরিদি না, পীরতন্ত্র নয়, খানকাহি ধর্ম নয়। তারপরে ওরা কি বলছে আরো, আস্তানা বলছে, পুরফুর আরো কি বলে ওদের, দরগা না কি বলছে ওদের, দরবার শরীফ, এইসব নাই এহসান, আর এসব জায়গায় গিয়ে এহসান পাওয়া যায় না, বিদাতি তরিকায় কোনো এহসান পাওয়া যায়। এহসান হচ্ছে ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে আল্লাহর ইবাদত বন্দী করা, এমন ভাবে আল্লাহর ইবাদত বন্দী করা যেন আল্লাহকে দেখছেন উনি, এ বাগানে যে আল্লাহকে দেখা যাবে, যা বন্ধুরা বলেছে আল্লাহ আপনার মধ্যে ঢুকে পড়বে, যে আল্লাহ সেই হোসেন মনসুর হাল্লা হয়ে যাবে না, এসব তো কথা, যেন আল্লাহকে আপনি দেখছেন না, অতদূর ইমান যায়নি। যেমন আব্বা সামনে আছে, মা সামনে আছে, আর আপনার স্ত্রীর সাথে চোখ মারতে পারবেন নাকি? স্ত্রী তো আপনার না যাইজ কাজ নাই, কিছু না যাইজ কাজ কি, স্ত্রীর সাথে রসিকতা করেছেন, আব্বার সামনে আম্মার সামনে ক্ষমতা আছে, পাচ্ছেন না? হ্যাঁ, আড়ালে গিয়ে, চোখের আড়ালে গিয়ে যা কিছু করবেন, তো যেন যেন আল্লাহকে দেখছেন আপনি, তাহলে আপনার দ্বারা কি করে সামান্যতম ভুল হইতে পারে, কি করে আপনার দ্বারা কোন রকমের গাফিলতি সিথিলতা ফরজ ওয়াজিব সুন্নাত হইতে পারে, হারাম নাজায়েজ কাজ আপনার দ্বারা কি করে হইতে পারে যে আল্লাহ আপনার সামনে লঙ্ঘন করে? এই শিক্ষা দেওয়া হয়েছে এহসানে। আর যদি এত দূর উচ্চ স্তরে ইমান না যায় তো কমের পক্ষে আল্লাহ আপনাকে দেখছেন, এত দূর জানেন আল্লাহকে আমি দেখতে পাচ্ছি না জানো, কিন্তু আল্লাহ আমাকে দেখছেন। যেমন আব্বা সামনে নেই, আমরা স্বামী স্ত্রী ঘরে আছি, কিন্তু আব্বার ঘরে কি আমরা কম্পিউটার লাগানো আছে বা দেখতে পাচ্ছি না, বা গ্লাস গ্লাসের আমাদের যে অফিসগুলি আছে গ্লাসটা, আরেক রুমে আব্বা আছেন আরে আছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি না কিন্তু উনি দেখছেন, সেই সঙ্গে আপনি সাবধান। তো এতদূর যদি ইমান না হয় যে আল্লাহকে দেখতে পাচ্ছি জানা এরকম না হয়, তো কমপক্ষে এই ইয়াকিন রাখো, এই ইমান রাখো যে আল্লাহ তোমাকে প্রত্যক্ষ করছেন, ফাইন না হইয়া রাখ। এহসান, এহসানকে নিয়ে গিয়ে তাসাউফে লাগিয়ে দেওয়া, সুফিবাদে লাগিয়ে দেওয়া, পীরমুরিদিতে লাগিয়ে দেওয়া, বিদাতি জিকিরে লাগিয়ে দেওয়া, ফানাফিল্লা ফানাফি শেখে লাগিয়ে দেওয়া, এগুলো সব ভ্রান্ত মতবাদ, এসব ইসলামে নেই। এহসান বলেছেন, এহসান বলুন, আল্লাহ পাক বিলাতিদেরকে কোরআনি ভাষা দেননি, বলেন আলহামদুলিল্লাহ। আমি খুব শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ তাসাউফ পন্থী পীরপন্থীরা কোরআনি ভাষা পায়নি, তারা কোরআনে কারিমে কোথাও তাসাউফ শব্দ নেই, সুফিয়াত নেই, হাদিসে কোথাও তাসাউফ শব্দ নেই, বিলাতি শব্দ তারা গড়েছে। কোরআন এবং হাদিসে এহসান আছে, আল্লাযীনা হুম মুহসিনুন, এহসান আল্লাহ মা আল মুহসিনুন ওয়া আন আল্লাহ মা আল মুহসিনিন, মুহসিনিন আছে, এহসান আছে। কোরআন সুন্নাহ অনুসারী আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এই এহসান দান করেছেন, এহসানকে বুঝার তৌফিক দান করেছেন, আল্লাহ যেন আমলেরও তৌফিক দান করেন। বলুন, কি বলছিলাম যে কিয়ামতের দিন কি রয়েছে, নির্ধারিত রয়েছে, কানা মিকাতা, ওয়াক্ত থেকে হচ্ছে মিকাত, ওয়াক্ত সময়, মিকাত মানে সময় নির্ধারিত রয়েছে। বিচার ফয়সালার দিন, কিয়ামতের দিন সিংগায় ফুক দেওয়া হবে, ফুক দেবেন কে, ইসরাফিল আলাইহিসসালাম, তার নাম হাদিসে রয়েছে। ফাতাতুন আফওয়াজা, তখন তোমরা দলে দলে উপস্থিত হবে, আগমন করবে, তাতুনা মানে আসা, তোমরা আসবে আফওয়াজা দলে দলে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, সূরা নাসর রয়েছে, তাই না, যখন মক্কা বিজয় হয়ে যাবে তখন মানুষকে দেখবে কি, যে দলে দলে তারা ইসলামে প্রবেশ করছে, দীক্ষিত হচ্ছে, কালিমায় পড়ে মুসলমান হচ্ছে। আফওয়াজা মানে দলে দলে, এখানেও আছে ফাতাতুন আফওয়াজা, তোমরা নিজ নিজ কবর থেকে যে যেখানে মরেছ, যে যেখানে কবরস্থ হয়েছ, যে যেখানে আছো, সেখান থেকে দলে দলে উঠে আসবে। অফতে হাতে সামাও, সেই দিন আকাশকে খুলে দেওয়া হবে, আকাশের দরজা খুলে দেওয়া হবে, আর একটি দরজা না, ফাকানাত আবু অসংখ্য আকাশের দরজা হয়ে যাবে, বহু দরজা বিশিষ্ট আকাশ হয়ে যাবে, প্রথম আকাশ বহু দরজা বিশিষ্ট হবে, কারণ তাফসীর কারগণ লিখেছেন যে আকাশে অসংখ্য ফেরেশতা আছেন, ওই অসংখ্য ফেরেশতা আছে যা কত দরজা লাগে, এই সারা পৃথিবীর মানুষকে যদি কোথাও ঢোকাইতে হয় তাহলে সারা পৃথিবীর কত কোটি কোটি মানুষের জন্য কত দরজার প্রয়োজন রয়েছে, 2,500,000 দরজা দিকের কাজ হবে, এতগুলো লোককে ঢোকানো যাবে, অসম্ভব। মেনামুজ আলফা থেকে আরাফা যেতে 12টি রাস্তা, তারপরে আরাফার দিনের ভিড় দেখে না, এই কটা লোক 30 লক্ষ লোক, তাহলে কোটি কোটি কোটি লোক যেখানে, তাদের জন্য কত দরজা প্রয়োজন, কোটি কোটি অসংখ্য ফেরেশতা। আল্লাহ বলছেন, আমা ইয়া আলাজুনু দারাব দেখা ইল্লা হুয়া, তোমার রবের সেনাবাহিনী ফেরেশতাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না, এত অসংখ্য ফেরেশতা আছেন, তারা আকাশ থেকে নেমে আসবেন বিচার দিবস আসরের মাঠে, সেই জন্য ফাকানাত আবু আবা, আকাশের বহু দরজা হয়ে যাবে, তারপরে আকাশ ধ্বংস হয়ে যাবে, অসুইয়ারাতিল জিবাল, আর পর্বতমালাকে চালিত করা হবে, পাহাড় এত ভারী পাহাড় যার বাতাসে এ মেঘের মতো উঠতে পারে, মেঘের মতো উড়বে, অর্থাৎ কোন জীবালো সুরা কারিয়া, হ্যাঁ, কাল এহনিল মনফুস, সেদিন পর্বতমালা কি হয়ে যাবে, পাহাড় সমূহ কাল এহনিল ধ্বনিত, হ্যাঁ, উনের মতো হয়ে যাবে, ধ্বনিত উন বা তুল, শুধু উন নয়, তা যদি ধুনে দেওয়া হয় তারপরে কত হালকা হয়ে যায়, ওই রকম পাহাড়গুলি একবারে হালকা হয়ে তারপরে নিশ্চিন্ন হয়ে যাবে, পাহাড় থাকবে না, ফাকানাত সারাবা, নিশ্চিন্ন হবে, সেজন্য আল্লাহ বলছেন তা মরিচিকায় পরিণত হবে, কারণ মরিচিকার কোন অস্তিত্ব আছে কি, মরিচিকা কাকে বলে, বালির চরে, বালির চর, বালির চরে যখন নদীর পাশে বড় বড় বালির চর দেখেছেন কি না, নদীর দেশের মানুষ সবাই দেখেছেন, বালির চরে দূর থেকে রৌদ্রের সময় যখন দেখবেন তখন চিলচিল চিলচিল করে, হ্যাঁ চকচক করে, মনে হচ্ছে পানি, আর খুব সাদা পানি মনে হয়, হ্যাঁ নদীর পানির চাইতে বেশি সাদা পানি মনে হয় এই বালিগুলো, হ্যাঁ বালির চরগুলি। আর যত কাছে আসছেন পানি তো নেই, শুধু বালি আর বালি, বালি আর বালি। তাহলে একেই বলে মরীচিকা, যা অস্তিত্বহীন, মানে এই পানির কোনো অস্তিত্ব, বালি আছে পানি নেই কিন্তু দেখে পানি মনে হচ্ছে, তেমনই পাহাড়গুলি মরীচিকায় পরিণত হবে, মানে অস্তিত্বহীন হয়ে যাবে, কোনো অস্তিত্ব আর থাকবে না, এতগুলি পাহাড় পর্বত সব শেষ হয়ে যাবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, সেই দিন জাহান্নামকে প্রস্তুত করা হবে, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে থাকবে, মিরসাদ মানে ওত পেতে থাকা, প্রস্তুত হয়ে থাকা। গেরিলা যুদ্ধের কথা শুনেছেন একাত্তরের, হ্যাঁ শুনেননি গেরিলা যুদ্ধের কথা, মুক্তি বাহিনীর গেরিলা যুদ্ধের কথা, ডুবে আছে কুচির মধ্যে, ডুবে আছে কোথাও, ডুবে আছে অত পেতে আছে, যাচ্ছে যাচ্ছে একসাথে, ওকে এদিক সেদিক বিক্ষুব্ধ আছে, এখন মারি তাহলে দু চারটাকে মারবো একসাথে, কাছাকাছি যখন হবে তখন একসাথে উফার ভরবে, একসাথে দুটো পঞ্চাশে গড়িয়ে দেবো। এ হচ্ছে ওত পেতে থাকা, একে বলে মিরসাদা, জাহান্নামও এরকম ওত পেতে আছে, প্রস্তুত হয়ে আছে জাহান্নামীদের জন্য, কাফেরদের জন্য, মুশরিকের জন্য, মোনাফেকের জন্য, বেনামাজের জন্য, পাপিষ্টদের জন্য, খুনিদের জন্য, লিত্তাগিনা মা'আবা, এই জাহান্নাম হচ্ছে সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা, মা'আব মানে বাসস্থল, লিত্তাগিন মানে হচ্ছে তাগুত থেকে, যারা সীমা লঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করেছে। আল্লাহ পাঁচ অক্ষরের সীমানা দিয়েছেন, পাঁচ অক্ষর নামাজ পড়তে হবে, সীমা লঙ্ঘন করেছে, চার পড়েছে, আমি পারবো না, পাব পাইনি, পড়বো, সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ পাক যে ইমান দিয়েছেন সেই ইমানের সাথে কুফরি করেছে, ইসলামের সাথে কুফরি করেছে, মোনাফেকি করেছে, সীমা লঙ্ঘন করেছে, জুলুম অত্যাচার করেছে, খুন করেছে, জেনা করেছে, সবগুলি সীমা লঙ্ঘন, যতগুলি পাপ আছে সবগুলি হচ্ছে সীমা লঙ্ঘন করা, আল্লাহর সীমানা আছে। আল্লাহ পাক কোরআনে কারিমে বহু আয়াতে বলেছে তিলকা হুদুদুল্লাহ, যখন মক্কা বিজয় হয়ে যাবে তখন মানুষকে দেখবে কি, যে দলে দলে তারা ইসলামে প্রবেশ করছে, দীক্ষিত হচ্ছে, কালিমায় পড়ে মুসলমান হচ্ছে, এবং তরুণ নাকি দিনের নয় আফওয়াজা, মানে দলে দলে এখানেও আছে, তা আপন আফওয়াজা, তোমরা নিজ নিজ কবর থেকে যে যেখানে মরেছ, যে যেখানে কবরস্থ হয়েছ, যে যেখানে আছো সেখান থেকে দলে দলে উঠে আসবে। অফতে হাতে সামা, ও সেই দিন আকাশকে খুলে দেওয়া হবে, আকাশের দরজা খুলে দেওয়া হবে, আর একটি দরজা না, ফাকানা তা আবু অসংখ্য আকাশের দরজা হয়ে যাবে, বহু দরজা বিশিষ্ট আকাশ হয়ে যাবে, প্রথম আকাশ বহু দরজা বিশিষ্ট হবে, কারণ তাফসীর কারগণ লিখেছেন যে আকাশে অসংখ্য ফেরেশতা আছেন, ওই অসংখ্য ফেরেশতা আছে, যা কত দরজা লাগে, এই সারা পৃথিবীর মানুষকে যদি কোথাও ঢোকাইতে হয় তাহলে সারা পৃথিবীর কত কোটি কোটি মানুষের জন্য কত দরজার প্রয়োজন রয়েছে, দু চারশো পাঁচশো হাজারটি দরজা দিয়ে কাজ হবে, এতগুলি লোককে ঢোকানো যাবে, অসম্ভব। মেনামুল জালেফা থেকে আরাফা যেতে বারোটি রাস্তা, তারপরে আরাফার দিনের ভিড় দেখে না, এই কটা লোক ৩০ লক্ষ লোক, তাহলে কোটি কোটি কোটি লোক যেখানে, তাদের জন্য কত দরজা প্রয়োজন, কোটি কোটি অসংখ্য ফেরেশতা। আল্লাহ বলছেন আমায় আলম জুনু দরব বেকা ইল্লা হুয়া, তোমার রবের সেনাবাহিনী ফেরেশতাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না, এত অসংখ্য ফেরেশতা আছেন, তারা আকাশ থেকে নেমে আসবেন বিচার দিবস আসর মাঠে, সেই জন্য ফাকানাত আবু আবা, আকাশের বহু দরজা হয়ে যাবে, তারপরে আকাশ ধ্বংস হয়ে যাবে, অসুইয়ারাতিল জিবাল, আর পর্বতমালাকে চালিত করা হবে, পাহাড় এত ভারী পাহাড় যার বাতাসে মেঘের মতো উড়তে পারে, মেঘের মতো উড়বে, কথা কোন জিবাল সুরা কারিয়া, হ্যাঁ কাল এহনিল মানফুস, সেদিন পর্বতমালা কি হয়ে যাবে পাহাড় সমূহ, কাল এহনিল ধ্বনিত, হ্যাঁ উনের মতো হয়ে যাবে, ধ্বনিত উন অতুল, শুধু অন্যায় তা যদি ধুইয়ে দেওয়া হয় তারপরে কত হালকা হয়ে যায়, ওই রকম পাহাড় গুলি একবারে হালকা হয়ে তারপরে নিশ্চিন্ন হয়ে যাবে, পাহাড় থাকবে না, ফাকানাত সারাবা, নিশ্চিন্ন হবে, সেজন্য আল্লাহ বলছেন তা মরীচিকায় পরিণত হবে, কারণ মরীচিকার কোন অস্তিত্ব আছে কি, মরীচিকা কাকে বলে, হ্যাঁ বালির চরে, বালির চর, বালির চরে যখন নদীর পাশে বড় বড় বালির চর দেখেছেন কি না, নদীর দেশের মানুষ সবাই দেখেছেন, বালির চরে দূর থেকে রৌদ্রের সময় যখন দেখবেন তখন চিলচিল চিলচিল করে, হ্যাঁ চকচক করে, মনে হচ্ছে পানি, আর খুব সাদা পানি মনে হয়, হ্যাঁ, নদীর পানির চাইতে বেশি সাদা পানি মনে হয় এই বালিগুলো, হ্যাঁ বালির চরগুলি। আর যত কাছে আসছেন পানি তো নেই, শুধু বালি আর বালি, বালি আর বালি। তাহলে একেই বলে মরীচিকা, যা অস্তিত্বহীন, মানে এই পানির কোনো অস্তিত্ব, বালি আছে পানি নেই কিন্তু দেখে পানি মনে হচ্ছে, তেমনই পাহাড়গুলি মরীচিকায় পরিণত হবে, মানে অস্তিত্বহীন হয়ে যাবে, কোনো অস্তিত্ব আর থাকবে না, এতগুলি পাহাড় পর্বত সব শেষ হয়ে যাবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, সেই দিন জাহান্নামকে প্রস্তুত করা হবে, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে থাকবে, মিরসাদ মানে ওত পেতে থাকা, প্রস্তুত হয়ে থাকা। গেরিলা যুদ্ধের কথা শুনেছেন একাত্তরের, হ্যাঁ শুনেননি গেরিলা যুদ্ধের কথা, মুক্তি বাহিনীর গেরিলা যুদ্ধের কথা, ডুবে আছে কুচির মধ্যে, ডুবে আছে কোথাও আর ডুবে আছে, অত পেতে আছে, যাচ্ছে যাচ্ছে একসাথে, ওকে এদিক সেদিক বিক্ষোভতে আছে, এখন মারি তাহলে দু চারটাকে মারবো একসাথে, কাছাকাছি যখন হবে তখন একসাথে উপহার ধরবে, একসাথে দুটো পঞ্চাশটা গড়িয়ে দেবো। এ হচ্ছে ওত পেতে থাকা, একে বলে মিরসাদা, জাহান্নামও এরকম ওত পেতে আছে, প্রস্তুত হয়ে আছে জাহান্নামীদের জন্য, কাফেরদের জন্য, মুশরিকের জন্য, মোনাফিকের জন্য, বেনামাজের জন্য, পাপিষ্টদের জন্য, খুনিদের জন্য, লিত্তাগিন মাআবা, এ জাহান্নাম হচ্ছে সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা, মাআব মানে বাসস্থল, লিত্তাগিন মানে হচ্ছে তাগুত থেকে যারা সীমা লঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করেছে। আল্লাহ পাঁচ অক্ষরের সীমানা দিয়েছেন, পাঁচ অক্ষর নামাজ পড়তে হবে, সীমা লঙ্ঘন করেছে, আর পড়েছে আমি পারবো না, পাব পাই না, পড়বো সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ পাক যে ইমান দিয়েছেন সেই ইমানের সাথে কুফরি করেছে, ইসলামের সাথে কুফরি করেছে, মোনাফেকি করেছে, সীমা লঙ্ঘন করেছে, জুলম অত্যাচার করেছে, খুন করেছে, জেনা করেছে, সবগুলি সীমা লঙ্ঘন, যতগুলি পাপ আছে সবগুলি হচ্ছে সীমা লঙ্ঘন করা, আল্লাহর সীমানা আছে। আল্লাহ পাক কোরআনে কারিমে বহু আয়াতে বলেছে তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ পাক বিধি বিধান বর্ণনা করার পরে বলছেন এ হচ্ছে আল্লাহর সীমানা, হুদুদ মানে বর্ডার, আল্লাহ পাকের সীমানা, হালা তাআতাদুহা, আল্লাহর এই সীমানা পার করিও না, সীমা লঙ্ঘন করিও না। সীমা লঙ্ঘন করলে কি হবে, লিপ্ত আগেই না মা বা সীমা লঙ্ঘনকারীর বাসস্থল হবে এই জাহান্নাম, লাবে সিনাফিয়া আহকাবা, সেই জাহান্নামে তারা যুগ যুগান্তর ধরে অবস্থান করবে, লাবে সিনা মানে অবস্থান করা, ফিহা ওই জাহান্নামে, আহকাবা হেকবাতুনে জামা, আহকাব মানে দীর্ঘকাল, দীর্ঘকাল থাকবে, কাফের হয় তাহলে চিরকাল থাকবে যুগ যুগান্তর ধরে, আর যদি কাফের না হয়, মুশরিক না হয়, মুনাফিক এতেকাদে বিশ্বাসের মুনাফিক না হয়, বেনামাজি না হয়, কারণ বেনামাজি হয় কুফরি, যদি কুফরি না করে মরে, যদি ফাসেকি পাপ করে মরে, তাহলে দীর্ঘকাল থাকবে, দীর্ঘকাল থাকবে জাহান্নামে, যদি আল্লাহ পাক মাফ না করেন, তওবা না হয়ে থাকে। আহকাবা, কোন কোন তাফসীরকারগণ এই আহকাবের একে আমাদের দেশের ভাষায় ওই ফাজাইল আমলের ভাষায় হুকবা, এক আশি হুকবা, শুনেছেন না, এক অর্থ নামাজ ছাড়লে আশি হুকবা জাহান্নাম, ওই যে আহকাবা এখান থেকে ওই হুকবা করেছে, ওটাকে হেকবাতনে জামা হচ্ছে আহকাব, তো হুকবা করেছে, আর হুকবার তার আবার তফসির করে, এগুলি তফসির বা ভিত্তিহীন তফসির, দীর্ঘকাল যুগ যুগান্তর ধরে, এক যুগ দীর্ঘকালকে বলা হয় হুকবা, আর আহকাব বলা হয়েছে বহুকাল। সেই জাহান্নামে তারা আসাদন গ্রহণ করবে না, না শীতলের ওলা সারাবা, না পানীয় বস্তু, যা তাদেরকে পান করতে দেওয়া হবে তা ঠান্ডাও হবে না, কারণ পানি পান করার উদ্দেশ্য কি, হ্যাঁ পিপাসা দূর করা, আর শীতলতা ঠান্ডা হওয়া, পিপাসা দূর হবে গরম পানি দিয়ে, ফুটন্ত পানি যদি না হয় এমনি গরম পানি হয়, গরম পানি খেয়ে আপনার পিপাসা মিটছে না, তাই না, কারণ পিপাসা মেটাবার জন্য শীতলতাও দরকার, ঠান্ডা হওয়া দরকার, আর পানীয় পানির যে চাহিদা শরীর আছে সেই প্রয়োজন মেটানো দরকার। জানান নামে গিয়ে না সেখানে শীতলতা পাবে, আর না কি হবে, না পানীয় বস্তু পাবে, যে পানি পান করে পানির চাহিদা মিটবে, তাহলে পাবে কি সেখানে, আল্লাহ বলছেন ইল্লা হামিমা ওয়া কাসাকা, হ্যাঁ কিন্তু পাবে সেখানে হামিম গরম পানি, ওয়া কাসাকা আর জাহান্নামীদের পুঁজ, আল্লাহ আজিরনা মিনান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করো, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহুম্মা কিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে উদ্ধার করো। সেখানে ফুটন্ত পানি, হামিম হচ্ছে ফুটন্ত পানি, টকবক করে যে পানি ফুটছে সে ফুটন্ত পানি। অগাস্তাক হচ্ছে জাহান্নামীদের যে পুঁজ, রক্ত পুঁজগুলি জ্বলে জ্বলে পুড়ে বয়ে বয়ে যাচ্ছে, সেগুলিকে জাহান্নামীদেরকে বলা হবে যখন পান করতে চাইবে যে খুব বিপদে লেগেছে, পানি পান করাও, পানি পান করো, তখন তাই দেওয়া হবে। হামিম অগাস্তাক জাজাউম বেফাকা, এ হচ্ছে পূর্ণ মাত্রায় প্রতিদান। যেমন কুফরি করেছ তেমন বদলা, যেমন নাস্তিক হয়েছ তার বদলা, যেমন শিরক করেছ আল্লাহ তার অন্যকে সেজদা করেছ কবর মাজারকে সেজদা করেছ তেমন পুরোপুরি বদলা, আল্লাহকে সেজদা না করে আল্লাহর সৃষ্টিকে সেজদা করেছ ঠিক আছে নাও এই বদলা। জাজাউম বেফাকা, নামাজ পড়নে আল্লাহর সাথে সম্পর্ক তোমাদের ছিল না, সুতরাং জাজাউম বেফাকা এর পূর্ণ মাত্রায় বদলা নাও। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, নিশ্চয়ই তারা হিসাবে বিশ্বাসী ছিল না, আজ আল্লাহ যে হিসাব নেবেন জবাবদাহি করতে হবে, লায়ার জন্য মানে আশাবাদী ছিল না অর্থাৎ বিশ্বাসী ছিল না, তারা হিসাবে নিকাশে পরকালে জবাবদাহিতে বিশ্বাসী ছিল না, তাই তাদের অবস্থাই হয়েছে। কাযযাবু বি আয়াতিনা কিযযাবা, এবং আমার আয়াত সমূহকে তারা সম্পূর্ণরূপে কি করেছিল, মিথ্যা প্রতিপন্ন করেছিল, মিথ্যা মনে করেছিল। আল্লাহ বলছেন আকিমুস সালাত পড়ুয়াই নেই, আতুস জাকাত পড়ুয়াই নেই, কুতিবা আলাইকুম সিয়াম পড়ুয়া নেই, লা তাকরাবুল জিনা জিনার কাছে যেও না পড়ুয়া নেই, লা তাকতুলুন নাফস হত্যা করিও না কোন মানুষকে পড়ুয়াই নেই, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাকের আয়াত নয়, এগুলি হচ্ছে শরীয়তের আয়াত। আর এক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিগত আয়াত, আয়াতে কওনিয়া মানে আল্লাহর নিদর্শন পৃথিবীতে অনেক কিছু রয়েছে যেগুলি দেখে শেখার বিষয় রয়েছে, নিজের শরীরকে দেখে জানার বিষয় রয়েছে যে আমার শরীরের এত সুন্দর গঠন কি এমনিতে অটোমেটিক তৈরি হয়ে গেছে, হ্যাঁ বিনা সৃষ্টিকর্তায় তৈরি হয়ে গেছে, সামান্য একটা এই সামান্য জিনিস, এই সামান্য একটা কিতাব, সামান্য একটা সেট, তাই আপনি কোনো সময় বলবেন না যে এটা এমনিতে তৈরি হয়ে টেবিলের উপর চলে এসছে, এমনিতে কোনোখানে তৈরি হয়েছে, আর বিভিন্ন এতে পার্স আছে সেগুলিকে একসাথে লাগানো হয়েছে, তারপরে এটা রূপ দেওয়া হয়েছে, আবার তাতে ইত্যাদি ইত্যাদি যা কিছু প্রয়োজন তা দেওয়া হয়েছে, বেনেমালা আছে তাহলে কিতাবটা কোনো এতে স্প্রেসে ছেপেছে, কেউ যদি বলে কিতাবটা অটোমেটিক এমনিতে ছেপে টেবিল উপরে সেইভাবে রাখা, নিশ্চয়ই পাগল হয়ে গেছে, পাবনা পাগলখানা নিয়ে যেতে হবে না, অবশ্যই একইন আপনার যে পাগল হয়ে গেছে কি করে বলছে কিতাবটা এখানে এসে এমনি চলে এসেছে, বলছে যে এমনিতে ছেপে কিন্তু আর এমনিতে চলে এসছে, তাহলে এখানে যদি পাগল হয়ে যায় কেউ বলছে না আল্লাহ নেই, নগদ দিন নেই, ধর্ম নেই, পরকাল নেই, তাহলে সে কত বড় পাগলের পাগল, কত বড় মূর্খের মূর্খ। এই জন্য তাদেরকে জাহেল বলা হয়েছে, জাহিলিয়াত আইয়ামে জাহিলিয়াত, এই জন্য কুফরির যুগকে বলা হয়েছে, আর আবু জাহালকে এই জন্য আবু জাহাল বলা হয়েছে, নাহলে তার নাম ছিল আমর, সবচেয়ে বড় জাহেলকে পিএইচডি করেছে সায়েন্স আর বিজ্ঞান আর আপনার আর্টস করে একবার অনেক কিছু করেছে, প্রফেসর হয়েছে, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক নেই, পাঁচ অক্ষর নামাজের সম্পর্ক নেই, সে সবচেয়ে বড় জাহেল, যে যত বেশি পাপ করে সে তত বড় জাহেল, এটা হচ্ছে শরীয়তের পরিভাষা, ইসলামের পরিভাষা মনে রাখবেন। আর একজন একেবারে নিরক্ষর উম্মি দিব্যিত হয় তাকে, সই করতে জানে না, লিখতে জানে না, নিজের নামটা লিখতে জানে না, কিন্তু আল্লাহর সাথে তার সম্পর্ক রয়েছে, পাঁচ অক্ষর নামাজের সাথে তার সম্পর্ক রয়েছে, আখেরাতের প্রতি বিশ্বাসী, সে হচ্ছে জ্ঞানী, সে হচ্ছে জ্ঞানী, আল্লাহ তাদের উলুল আলবাব বলেছেন, জ্ঞানবান ব্যক্তি বলেছেন তাদেরকে। আল্লাহ পাক বলেছেন অকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর প্রত্যেক বস্তুকে আমি তাদের আমল নামায় কিতাবে লিপিবদ্ধ করে রেখেছি, আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে দিয়ে কি করে রেখেছি, প্রত্যেক বস্তু মানে প্রত্যেক বিষয়, আপনার নামাজ রোজা যাকাত আমল কর্ম বয়স যৌবন, যৌবন কোথায় কেটেছে, আপনার কাজকর্ম কি, আপনার ব্যবসা কি, আপনার রিজিকের উপায় কি, আপনার কথাবার্তা কেমন, আপনি কি বলেছেন, ভালো বলেছেন, কি শুনেছেন, কি দেখেছেন, কি করেছেন, হাত দিয়ে ভালো ধরেছেন না মন্দ ধরেছেন, এই টেলিফোন আল্লাহ মোবাইল নিয়ে আমদ দিয়েছিলেন, এই মোবাইলকে নেকির কাজে ইউজ করেছেন না হারাম কাজে প্রেম করায় ব্যবহার করেছেন, এটাকে জবাবদাহি করতে হবে, এটাকে জবাবদাহি করতে হবে। আজকালকার যুবকদেরকে বলছি, প্রবাসী অনেক ভাই এরকম আছেন যে একটা কোনো কল পেয়ে গেলে কাজ হয়ে গেল, কাজ হয়ে গেছে, একটা মহিলার কল পাওয়া গেছে, জবাবদাহি প্রত্যেক নিয়ামত সম্পর্কে জবাব দিতে হবে। আল্লাহ পাক কোরআনের এমন একটি সুরা বলেছেন মুখস্থ আছে, তোমা লা তুসআলুন্না ইয়াউমায়াযিন আনিন নাঈম, অতঃপর অবশ্যই অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে সেই দিন, এই কিয়ামতের দিনে, আনিন না বাইলা দিন, হ্যাঁ মহাসংবাদের দিবসে সেই দিন জিজ্ঞাসিত হবে আমি নাইম প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে। আপনার মোবাইল নিয়ামত নয়, নেকির কাজে লাগাইতে হতো, জায়েজ কাজে লাগাইতে হতো, আপনি হারাম কাজে লাগিয়েছেন। আপনার রিয়াল, আপনার ডলার, আপনার পয়সা, আপনার বিদেশে আসা যে ভিসা, আপনার পাসপোর্ট, এগুলো নিয়ামত না? কত নিয়ামত আইনটা উদ্দিন নিয়ামত আল্লাহ হুসুহা, মাথা থেকে পা পর্যন্ত যে নিয়ামত রয়েছে এই নিয়ামত গুলি করোনা করে শেষ করতে পারবো না। চোখকে কোথায় লাগাচ্ছি, ব্রেন বুদ্ধিকে কোথায় লাগাচ্ছি, হাতকে কোথায় লাগাচ্ছি, জবানকে কোথায় লাগাচ্ছি, কানকে কোথায় লাগাচ্ছি, দিনের কথা শুনছি না দুনিয়া পাপে ডুবে আছি? তকুল্লা সাইন আহসাইনা হু কিতাব, প্রত্যেক বস্তুকে প্রত্যেক বিষয়কে আমি আল্লাহ কিতাবে লিপিবদ্ধ করে রেখেছি, গণনা করে লিপিবদ্ধ করা আছে। ফাজুকু, আল্লাহ পাক কাফেরদেরকে সম্বোধন করে বলেন ফাজুকু হে জাহান্নামীরা, তোমরা আস্বাদন গ্রহণ করতে থাকো, মজা চাকতে থাকো। খুব সহজ ভাষায় বলছি, ফাজুকু মানে মজা চাক করেছিস, এরকম পাপ চোর চুরি করেছে আর খুব মার দেওয়া হচ্ছে, গ্রামের লোক গণপিটুনি দিচ্ছে আর বলছে খুব মজা মজা লাগছে। জি আল্লাহ বলছেন ফাজুকু মজা চাকো, ফালাম না জি দেখো ইল্লা আজাবা, তোমাদের একমাত্র আজাব ছাড়া অন্য কিছুকে আমি বৃদ্ধি করবই না, একমাত্র আজাবই বৃদ্ধি করবো। আল্লাহ আকবার। এই আয়াত যখন নাজিল হল আব্দুল্লাহ বিন আমর ইবনে আফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে হাদিসটি তাফসীর কাছির আছে, আব্দুল্লাহ বিন আমর বলছেন লাম ইয়ানজিল আলা আহলিন নারে আয়াতান আশাদ্দু মিন হাযিহিল আয়াত, জাহান্নামীদের সম্পর্কে বহু আয়াত কোরআনে কারিমে রয়েছে, এই আয়াতের চাইতে শক্ত শাসনীমূলক আয়াত আর কোরআনে কোথাও নাজিল হয়নি। জাহান্নামের এই আশা করতে পারে যে হতে পারে দু চার বছর পরে, দশ বছর পরে, হাজার বছর পরে, দশ হাজার, বিশ হাজার, এক লাখ বছর পরে কোনদিন হয়তো আজাব থেকে রেহাই পাবো, জান্নাতে আসবো। আল্লাহ কি বলতেন, ফাজুকু আস্বাদন গ্রহণ করতে থাকো, মজা পেতে থাকো, মজা লাগছে, ফালাম নাযীদাকুম ইল্লা আযাবা, আজাব ছাড়া আর কিছুই আমি বৃদ্ধি করব না, দয়া বৃদ্ধি করব না তোমাদের জন্য, তোমাদের জন্য আরাম বৃদ্ধি করব না, তোমাদেরকে জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে আসবো না, ফালাম নাযীদাকুম ইল্লা আযাবা, আজাব ছাড়া আর কিছু তোমাদের বৃদ্ধি হবে না, এটাকে শক্ত আজাব আর কিছু। এই কথা যখন কাফের মুশরিক মুনাফিক জাহান্নামি যখন শুনবে নিরাশ হয়ে যাবে, হাই জাহান্নামি চিরকাল থাকতে হবে আর কোন উপায় নেই, ফাযুকু ফালাম নাযীদাকুম ইল্লা আযাবা। এই জাহান্নামীদের কথা উল্লেখ করা হয়ে গেল আগে শুরুতে বলেছি, জাহান্নামীদের কথা, কিয়ামতের কথা, কিয়ামতে যারা অবিশ্বাসী তাদের কথা উল্লেখ করা হলো, এখন কিয়ামতে যারা বিশ্বাসী, হিসাব নিকাশ জবাবদাহিতে বিশ্বাসী, আল্লাহর জাতে বিশ্বাসী, তাদের সম্পর্কে মুত্তাকিন সম্পর্কে আল্লাহ তাদের কি রেখেছেন জান্নাত এবং নিয়ামত আখেরাতের নিয়ামত তা কিছু উল্লেখ করেছেন। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আল্লাহ বলেন নিঃসন্দেহে আল্লাহ ভীরুদের জন্য, মুত্তাকি যারা সংযত জীবন যাপন করে, তাকওয়া মানে বেঁচে থাকা, যারা গুনাহ থেকে বেঁচে থাকে, ফরজ ওয়াজিব সুন্নত তরফ থেকে বেঁচে থাকে, হারাম নাজায়েজ কাজ করা থেকে বেঁচে থাকে, হারাম খাওয়া থেকে বেঁচে থাকে, ফজর নামাজ ছাড়া থেকে বেঁচে থাকে, মিথ্যা কথা থেকে বেঁচে থাকে, জীবন থেকে বেঁচে থাকে, মুত্তাকি নিশ্চয় মুত্তাকি যারা সংযত জীবন যাপনকারী আল্লাহ ভীরু তাদের জন্য সাফল্য রয়েছে, মাফাজা ফৌজুন থেকে, ফাকাদ ফাজা ফৌজান আজিমা, কোরআন আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন তো ফৌজ মানে হচ্ছে কামিয়াবি সফলতা, মাফাজা নিশ্চয় আল্লাহ ভীরুদের জন্য সংযত মানুষদের জন্য কি রয়েছে, সাফল্য রয়েছে, সফলতা রয়েছে, হাদায়েকা সেগুলি কি, বহু সফলতা বহু দিক রয়েছে, কিছু আল্লাহ উল্লেখ করেছেন হাদায়েকা, অনেক বাগান সমূহ তাদের হবে, অনেক বাগান হাদায়েকা তাদের জন্য, অনেক বাগান হবে জান্নাতে, ও আনা বা আঙ্গুরের গাছ হবে, অনেক অনেক আঙ্গুর গাছ হবে, শুধু আঙ্গুর বলেছেন নাম হবে না, আম গাছ হবে না, আম খাওয়া মানুষ আমরা, লিচু গাছ হবে না, সব হবে, কিন্তু আল্লাহ পাক সবগুলি একটা একটা করে উল্লেখ হ্যাঁ করা সম্ভব নয় কোরআনে কারিমে। আর আরবরা আমের গাছ সেই যুগে কোরআন নাজিল হওয়ার যুগে জানতো না, লিচু গাছ জানতো না, কিন্তু আঙ্গুরটা জানতো ভালো করে, তাই এখানে আঙ্গুর হইত, হ্যাঁ এই আরব জজিরে তো আঙ্গুর হইতো, তা খেজুর জানতো, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আঙ্গুরের বাগানের কথা, খেজুরের কথা, এইসব কথা আল্লাহ উল্লেখ করেছেন, হ্যাঁ কলার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, এই করে দিয়েছেন, তারপরে আম ভাবে আল্লাহ বলে দিয়েছেন জান্নাতীদের সম্পর্কে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের জন্য জান্নাতে হ্যাঁ কি রয়েছে, তোমাদের মন যা চাইবে তাই রয়েছে, আম চাও হ্যাঁ, লিচু চাও, কাঁঠাল চাও, কাঁঠাল যে কত প্রিয় আমাদের, যে ওখান থেকে বইয়ে অনেক ভাই নিয়ে আসছেন কষ্ট করে, জাজামুল্লাহ খের, অনেকে নিয়ে যাওয়ার খেতে দেন, জাজামুল্লাহ খের, তো কথা হচ্ছে যে এই যে কাঁঠাল খাওয়া মানুষ জান্নাতে যদি ওদেরকে রাত দিন খেজুর আর রোতা বার গাহুয়া দেওয়া হয়, আর যদি দেওয়া হয় আঙ্গুর আর আপেল, কিন্তু ও বাঙালি কাঁঠাল খাওয়া মানুষ, কাঁঠালটা যদি না দেওয়া হয় তো বলটা কাঁঠালটাই শুধু পাই না। তাই আল্লাহ বলছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহিউনা আনফুসুকুম, তোমাদের মন যা চাইবে তাই দেব। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি হাদিস আছে, চাষি সারা জীবন চাষ করেছে, কৃষক রাজশাহী দিনাজপুর মামলা মুর্শিদাবাদ এইসব এলাকার চাষির লোক, আপনাদের মতো ওই কুমিল্লার চিটাগাঙ্গের মধ্যে বিদেশে থাকা লোক, এরা চাষ করে খায়, ধান গম পাতি করে খায়, বেশি বেচারা চাষি মানুষ জান্নাতে যাওয়ার পরে বলছে আল্লাহ এখানে তো সবই পাচ্ছে, বসে বসে খেয়ার ভালো লাগে না, সকালে লাঙ্গল দিয়ে যেতাম আর দুপুরে হাল দিয়ে আসতাম চাষাবাদ করে, আর ফসল হইতে ভালো লাগতো, ফসল কাটতাম, ধান কাটতাম, পাট কাটতাম, ওইগুলো করতে চাই। বলছি ঠিক আছে করো, সাথে সাথে হবে, ধান হবে, গম হবে, পাট হবে, আর বৃষ্টি কি আসলো বুনে আসলো আর তারপরে কেটে নিয়ে আসলে তাড়াতাড়ি সম্ভব। ওয়ালাকুম ফি হামাত আসতেহান ফসবা, যা তোমাদের মন চাইবে তা। কোন মানুষ ছিল যে আল্লাহ প্লেনে তো চড়েছি, কিন্তু পাইলট যে প্লেনটা কেমন করে চালায় সেটাই তো মনের আরমান থেকে গেল, মনের আশা আকাঙ্ক্ষা থেকে গেল। আল্লাহ যে চালাও তুমি নিজে চালাও, তোমার আর ট্রেনিং করা প্রয়োজন নেই, চালাও আল্লাহ কম কি হবে চেষ্টা জানতে শুনো, যা চাইবে তাই তো হবে। আল্লাহ পাক মুত্তাকিনদের জন্য এই সব নিয়ামত রেখেছেন, আল্লাহুম্মা জাআলনা মিনাল মুত্তাকিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, কোরআনের দোয়া। আল্লাহ আমাদেরকে শুধু মুত্তাকি বানায় না, মুত্তাকিদের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করো, আমাদের অনেক মুত্তাকি বানাবার তৌফিক দান করো। নিজেই শুধু মুত্তাকি হয়ে থেকে গেলেন যথেষ্ট নয়, আপনি আপনার স্ত্রীকে মুত্তাকি বানালেন, আপনার ছেলে মেয়েকে মুত্তাকি বানালেন, আপনার বাবা মা ছিল না মুত্তাকি তাদেরকে মুত্তাকি বানালেন, আপনার ভাইগুলো আধা নামাজি বে নামাজি এই হয়েছিল পাপ পাপ করতো তাদেরকে মুত্তাকি বানালেন, আপনি মুত্তাকিদের কি হয়ে গেলেন, ইমাম হয়ে গেলেন। এই দুয়াই কোরআনে আল্লাহ পাক শিখিয়েছেন, ওই যে আল্লাহ লিল মুত্তাকিন ইমামা, একটা পরিবারের একটা গ্রামের একটা বংশের, আপনার শ্বশুর বাড়িতে নামাজ চাঁদ পর্দা ছিল না মাশা আল্লাহ, আপনি যাওয়ার পরে মাশা আল্লাহ পর্দা দিনদারি পরেজগারি নামাজ শ্বশুর বাড়ি সবাইকে নামাজ ধরিয়ে দিলেন, ও যে আল্লাহ লিল মুত্তাকিন ইমামা, এই দোয়া আপনার কবুল হয়েছে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তার যেন তৌফিক দান করে, চেষ্টা করতে হবে। আমার এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনার প্রত্যেকে নিজ নিজ বাড়িতে গিয়ে, নিজ নিজ শ্বশুর বাড়িতে গিয়ে, নিজ নিজ গ্রামে গিয়ে, নিজ নিজ গোত্র বংশে গিয়ে আপনি দায়ী, আপনি মুত্তাকিদের ইমাম হবেন, তাদেরকে তাকওয়ার দিয়ে নিয়ে আসবেন, তাদেরকে পাপ ছাড়াবেন, নেকির কাজ করাবেন, প্রত্যেকের দায়িত্ব। একজন মানুষ দশ দশটা, প্রত্যেকের বংশে শত শত মানুষ আছে, দশ দশটা করে মানুষ যদি আমরা হিদায়ত করতে পারি, মুত্তাকি বানাইতে পারি, তো কত মুত্তাকি হয়ে যাবে দেশে। এইভাবে ইসলামিক আইনের বাস্তবায়ন হবে, এইভাবে ইসলামী রাষ্ট্রে পরিণত হবে। আর ইসলামী রাষ্ট্রে পরিণত মানে এই নয় যে সব করা পাঁচটাও আমরা নেই আর সব বাতিল কমতি আর হাজার হাজার কবর মাজারের পূজা হচ্ছে আর ওখানে জবরদস্তি হচ্ছে, আমরা প্রশাসন ক্ষমতায় পেলে সব ঠিক করে নেব, কিছুই ঠিক করতে পারবেন না, কিছুই ঠিক করতে পারবেন না। যেখানে 90 জন কবর মাজার পূজা করে আর 10 জনের মধ্যে আবার 5 জন নামাজ পড়ে, 5 জন পড়ে নামাজ পড়ে না, আর 5 জনের যে নামাজ পড়ে তার মধ্যে 3 জন ফজর পড়ে না, 2 জন ফজর পড়া, তাদেরকে কি করে কাজ হবে? অবস্থা নাই কি বাস্তব? বাস্তব অবস্থা যেখানে আমরা বসবাস করছি, বাস্তবকে ভুলে গিয়ে শুধু কল্পনা করলে হবে না, যে কল্পনা জগতে এই করে নেবো, এই করে নেবো, সেই করে নেবো, আমাদেরকে বাস্তবমুখী হতে হবে। বাস্তবে মুত্তাকি বানাবো আমরা নিজের পরিবারকে, নিজের গ্রাম ঠিক করবো, আমরা প্রতিনিধি নিজ নিজ গ্রামকে ঠিক করে এইভাবে দেশ ঠিক হয়ে যাবো, দেশ যখন ঠিক হয়ে যাবে তখন আমাদের ইন্ডাস্ট্রি ঠিক হয়ে যাবে, তখন আমাদের সংসদ ঠিক হয়ে যাবে, আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে তখন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুত্তাকিনদের সম্পর্কে, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদায়িকা ওয়া আনাবা, তাদের জন্য বহু বাগান হবে, বাগান আমরাই বলেছেন, বিভিন্ন বিভিন্ন ফলের বাগান হবে, আনাব বিশেষ করে আঙ্গুরের বাগান হবে, তার কথা আল্লাহ উল্লেখ করেছেন। ওয়া কাওয়াইবা আতরাবা, এই মুত্তাকিনদের জন্য কাওয়াইবা আতরাবা, হুরেইন দান করবেন, হুর হুর বুঝেন তো না, হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরী সুন্দরী রমণী, জান্নাতি রমণী দান করবেন, নিজের স্ত্রী ছাড়া যারা জান্নাতে আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন তাদেরকে, তাদেরকে কেউ স্পর্শ করেনি, একমাত্র ওই ব্যক্তি স্পর্শ করবে যে জান্নাতে হবে, যার ভাগে আসবে। এই হুরে ইন্দা কেমন হবে? কাওয়াইবা, পূর্ণ যৌবনা হবে। কাওয়াইবার ভাব অর্থ হচ্ছে পূর্ণ যৌবনা রমণী। শাব্দিক অর্থ শুনে রাখুন, কারণ শাব্দিক অর্থ জরুরি। কাওয়াইবা কাবাতুন বলে যুবতীদের যে স্তন, স্তন স্বাভাবিক জানা রয়েছে যে যৌবন আসলে যৌবন আসলে তখন স্তন বাড়তে শুরু হয়, স্তন উঁচা হতে শুরু হয়, এবং সেটা তারপরে যৌবন আবার ঢলে গেলে যদি বেশি দিন হয়ে যায়, বিবাহ সাথে হয়নি এমনি, বিবাহ সাথে নাও হলে বেশি দিন বাদ বিবাহ সাথে হয়ে গেছে, তারপরে স্তন ঢলে যায়। তো জান্নাতে যেসব রমণীরা হবে তাদের হবে স্থান হবে এবং স্থান ঢলে যাবে, যেটা আকর্ষণীয় হবে। আর সেটা বুঝছেন, সেটা বুঝছেন যে স্থান যদি ঢলে না যায়, ঝুঁকে না যায়, তাহলে সেটাতে দেখারও একটা সৌন্দর্য রয়েছে এবং মানসিক সৌন্দর্য রয়েছে, যেটা প্রত্যেক পুরুষ প্রত্যেক যুবক চায়। তো এইরকম আল্লাহ পাক মুত্তাকিনদেরকে পূর্ণ যৌবনা হুরেইন জান্নাতের রমণী দান করবেন। আর তারপরে আত্রাবা বলেছেন, কওয়াইব মানে এই হয়ে গেল, আত্রাবা মানে হচ্ছে সমবয়সীকা, সমবয়সী সব একই বয়সের হবে, একই বয়সের দেখতে ভালো লাগবে। আপনার যদি দুটো স্ত্রী থাকে কিন্তু একটা স্ত্রীর বয়স 50 বছর হয়ে গেছে আর একটি 25-30, তো বুড়ির দিকে দেখতেই তার ইচ্ছা করবে না। 25-30 থাকতে কি আর ওই 60-50 পঞ্চাশ বছর বয়সের ওই মহিলা বুড়ির দিকে যার নাতে নাতনি হয়ে গেছে তার দিকে দেখতে ভালো লাগবে? হ্যাঁ, তার সাথে ঘর ঘরে গল্প করতে গিয়ে ভালো লাগবে? হ্যাঁ, ভালো লাগবে না। মনটা শুধু চাইবে যে কখন এর কাছে গিয়ে ওই ওই যুবতী আর এক স্ত্রী যে আছে নতুন গিয়ে গেছে ওর কাছে কখন যাবো, ঠিক না? এইরকম হবে না। আল্লাহ পাক অনেক অনেক ঘুরে ইন যখন দেবেন, আর সব সমবায় শিকার যেদিকে দেখবেন সেদিকে শান্তি, কোনটায় ছাড়বে না, কোনটার সাথে কথা বলবেন আপনি, নিয়ামত আর নিয়ামত, নিয়ামত আর নিয়ামত, সমবায় শিকা হবে। হাদিসের এসে জান্নাতিদের বয়স হবে, পুরুষদের পুরুষ মহিলা জান্নাতে যারা যাবে তাদের বয়স কত হবে? 33 বছর বয়স হবে, কারণ এই বয়সটা হচ্ছে যৌবনের মধ্যে পূর্ণ যৌবনের বয়স, এইরকম বয়স হবে। আসান দেহাকা, এবং পানপত্র দেওয়া হবে, হ্যাঁ, পানীয় বস্তু দিয়ে ভরা, কাসান মানে পানপত্র, যেসব পাত্রে পান করি আমরা, পেয়ালায় হোক আর গ্লাসই হোক। আর দেহাকা হচ্ছে ভর্তি, খালি যদি পান খালি গ্লাস দেওয়া হয় তাহলে কিছু স্বাদ আছে, খালি গ্লাস দেহাকা ভর্তি জুস, জুস দিয়ে যদি আপনাকে দুনিয়াতে কেউ আপ্যায়ন করে যদি শরবত দেয় খুশি, খালি গ্লাসে কোনো খুশি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত রেখেছেন তাতে হচ্ছে পানপত্র, যাতে রয়েছে পানীয় বস্তু, পানীয় বস্তু ভরা। লায়াস মাওনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, দুনিয়াতে বাজারে ভালো বাজার সুপার মার্কেটে ঘুরছেন কিন্তু অশ্লীল কথা এই দিক থেকে, অশ্লীল কথা ওই দিক থেকে, অশ্লীল কথা, কোনখানে গান বাজনা, কোনখানে খারাপ কথা, ঝগড়া মারামারি এসব দেখতে হচ্ছে, ভালো লাগে না, ভালো লাগছে? এত সুন্দর মার্কেটে ঘুরেও দেখলাম কে মারামারি করছে, কে গালাগালি করছে, কে অশ্লীল কথা বলছে, ভালো লাগছে না। সেখানে জান্নাতে এরকম কোন কথা শুনবেন না যা আপনার নিয়ামতের ব্যাঘাত ঘটায়। লায়াস মাওনা ফিহা, জান্নাতে জান্নাতিরা কোনো কিছুই শুনতে পাবে, শুনতে পাবে না লাগওয়ান, অবান্তর কথা, অর্থহীন কথা শুনতে পাবে না। আর ওয়ালাকিন যাবা, আর না কোনো মিথ্যা কথা শুনবে, দুনিয়াতে কে কত রকমের যে মিথ্যা কথা বলছে আপনাকে, ওখানে কোনো মিথ্যা কথা কে বলবে না। যাজা আমনের রব্বেকা, তোমার রবের পক্ষ থেকে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হচ্ছে প্রতিদান, মুত্তাকি আল্লাহর জন্য প্রতিদান, আপান হিসাবা, এবং হিসাবাধিক হচ্ছে আল্লাহর এই অনুদান, আপান হিসাব, আল্লাহর দান আতা, আল্লাহ দেবেন, আর এই হচ্ছে হিসাব, মানে আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট হিসাবের কেউ কেউ তাফসীর করেছেন হিসাবান মানে হিসাব করা নয়, বরং এ হচ্ছে যথেষ্টর মানে। যেমন কোরআনে কারীম আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছেন, যখন বিপদ আপদের সম্মুখীন হবেন বা দুশ্চিন্তা আসবে তখন বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, বা হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবি আল্লাহ মানে কি? আল্লাহ আমার জন্য যথেষ্ট, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার শত্রু আমার কি করে নেবে, আমার হিংসুক আমার কি করে নেবে, আমাকে যে খুন করতে চাইছে আমার কি করে নিতে পারে, কিছুই করতে পারবে না। হাসবি আল্লাহ, তো হাসবি আল্লাহ থেকে যদি এই অর্থ নেওয়া হয় আতা আন হিসাবা, মানে আল্লাহর পক্ষ থেকে যথেষ্ট দান, এই তফসির আমার মনে হয় ভালো, আর কোরআন অন্য আয়াতের অর্থের সাথে মিলও আছে। তারপরে আল্লাহ পাক বলছে রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি মা বাইনাহুমা রহমান, এসব দান করবেন কে? যিনি আসমান জমিনের মালিক, এবং যার সামনে, যার জাতের সামনে কেউ কথা বলতে সাহস করবে না, বলছেন আসমান এবং জমিনের যিনি অধিপতি, মা বাইনাহুমা, এবং যা কিছু আসমান জমিনের মাঝখানে রয়েছে সবকিছুর অধিপতি মালিক একমাত্র আল্লাহ পাক আর রহমান যিনি অতি দয়াবান। লায়াম লেকুনা মিনহু খিতাবা, কোন মানুষ তার সাথে সম্বোধন করার সাহস করবে না, তার সাথে কথা বলার কেউ অধিকারী হবে না। লায়াম লেকুনা মিনহু খিতাবা, এমন কোন ব্যক্তি নেই যে আল্লাহর সামনে গিয়ে সাহস করে কথা বলবে, এরকম কেউ নেই। ইল্লা যাকে আল্লাহ অনুমতি দিবেন। তারপরে আয়াতে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, ওয়ালা ইয়াতাকাল্লাম ইয়াউমাইযিন ইল্লা রাসূল, সেই দিন একমাত্র কারা কথা বলবে আল্লাহ পাকের সাথে, রাসূলগণ কথা বলবেন। ওলির কথা নেই, পীরের কথা নেই, ভণ্ডদের কথা নেই, একমাত্র রাসূলগণের কথা আছে, যাদের কাছে দুনিয়াতে ওহী এসেছে, যাদের উপর কিতাব এসেছে, যারা দিনের প্রচার করে গেছেন, তবলীগ করেছেন নবী রাসূল হয়ে, যাদের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন বারবার করে, তারাই একমাত্র আল্লাহ পাকের সাথে কথা বলবেন। কিন্তু আমাদের দেশে জনসাধারণকে পীরের জালে ফাঁসাবার জন্য ভণ্ডরা সব গুলি ভণ্ড, তারা বলে বাবা রে সেই দিন সবাই নাপতি নাপতি ত্রাহি ত্রাহি করবে, আর আল্লাহর ওলি যারা আল্লাহর যারা আসে তারা বলে আমার মাওলা মাসুক কই, মাসুক আমার মাওলা কই, সব অবান্তর কথাই বলে, এগুলি লাগো কথা, বুদ্ধিহীন কথাই বলে। তারপর আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াকুমু রূহু ওয়াল মালায়েকা, সেই দিন কিয়ামতের দিন রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালামকে কোরআনে কারীম আল্লাহ রূহুল আমিনও বলেছেন, নাযালা বিহি রূহুল আমিন, কোরআন নিয়ে নাযিল হয় কে, আর রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম, রূহুল কুদস বলা হয়েছে কোরআনে কারীমে, এবং তাকে আর রূহ বলা হয়েছে, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ সূরায়ে কদরে ইন্না আনজালনা ফী লাইলাতিল কদরে বলা হয়েছে, এখানে জিবরাইল আলাইহিস সালামকে রূহ বলা হয়েছে, এখানে রূহ বলা হয়েছে, ইয়াউমা ইয়াকুমু রূহ, যেই দিন রূহ মানে জিবরাইল আলাইহিস সালাম দণ্ডায়মান হবেন দাঁড়াবেন, ওয়াল মালায়েকা এবং সমস্ত ফেরেশতাগণ দণ্ডায়মান হবেন দাঁড়াবেন, সফফান সারিবদ্ধভাবে আল্লাহ পাকের দরবারে কাতার ধরে, সফফান সফ মানে কাতার লাইন, লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলতে পারবেন না, ইল্লা মান আযনা লাহুর রহমান, তবে ওই ব্যক্তি একমাত্র যাকে রহমান দয়াবান অনুমতি দিবেন, ওয়া কালা সাওয়াবা, এবং যা মনে আসবে তাই কথা বলা শুরু করবে তা হবে না। যেমন আমাদের প্রশ্ন উত্তর আসলে অনেকে ভালো নিয়ত নিয়ে প্রশ্ন করার জন্য দাঁড়ায়, ভালো নিয়ত নিয়ে জানার জন্য যে আরো আমিও জানবো অন্যরাও জানবে, আর কেউ বেয়াদবি করার জন্য দাঁড়াইতে পারে, আবার কেউ ডিস্টার্ব করার জন্য দাঁড়াইতে পারে, কেউ বাড়াবাড়ি কোনো কথাবার্তা বলে দিতে পারে, এরকম হয় না, অনেক সময় হতে পারে, এখানে বহু লোক বহু নিয়ত নিয়ে আসতে পারে আর বহু নিয়ত নিয়ে কথা বলতে পারে, কথা বলতে গিয়ে কেউ আদবের সাথে কথা বললো, কেউ বেআদবের সাথে কথা বললো, কেউ জানার উদ্দেশ্য নাই, আর আমরা চেহারা ফিগার দেখলে বুঝতে পারি যে এই লোকটি জিজ্ঞাসা করেছে জানার জন্য না অন্য কোনো উদ্দেশ্যে। ওর একটা বড় লক্ষণ হচ্ছে জিজ্ঞাসা করার পরে যখন উত্তর দিতে লাগি তখন চুলকাচ্ছে, জিজ্ঞাসা করলে একটা মাতলাব একটা সংশয় সম্পর্কে কোন বিষয় সম্পর্কে, বিশেষ করে আকীদার বিষয় বা মাতলামতে যে ক্ষেত্রে তার গোনামি আছে, যখন বলতে লাগলাম বোঝাবার জন্য তখন আরো শুনে না, তখন অন্য মনস্ক, এটা হচ্ছে একটা বিধাতির লক্ষণ, যারা জিজ্ঞাসা করে কিন্তু জানতে চায় না, হক জানতে চায় না, জিজ্ঞাসা করে হয়তো যাতে জবাব না দিতে পারে অথবা ডিস্টার্ব করবো, হ্যাঁ ইত্যাদি বিভিন্ন রকম নিয়ম। আল্লাহ পাকের দরবারে এইরকম হবে না যে কথা বলবে আর যে সেই কথাবার্তা বলবে, আল্লাহ কেন হইল সেই কেন হইল, আমার বাবা কেন যেতে পারলো না জানলাম, আমার বাবার কি হলো, আমার মায়ের কি হলো, আমার মা কোথায়, আল্লাহ পাক ওয়া কালা সাওয়াবা, যাকে অনুমতি দিবে সেই কথা বলবেন, আর ওয়া কালা সাওয়া কথাও যে বলবে সঠিক কথা বলবে, সোজা কথা বলবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিরহত সাফাতের জন্য আসবেন আল্লাহ পাকের দরবারে, প্রথম কি করবেন, সিজদায় পড়ে যাবেন, যিনি সিজদায় পড়বেন আল্লাহ পাকের দরবারে, তিনি কি সঠিক কথা বলবেন না, সব সঠিক কথা বলবেন, এই কথা বলবেন না যে আল্লাহ আমার বাবার কি হলো, আব্দুল্লাহ আমার মা আমেনার কি হলো, হ্যাঁ আমার দাদা আব্দুল মুত্তালিবের কি হলো, আমার পূর্বপুরুষ হাসেনের কি হলো, আর আব্দুল মানাফের কি হলো, তাদেরকে আমি নেব না, আল্লাহ পাক অনুমতি না দিলে কথা বলবেন না, যে সিজদায় পড়েই থাকবেন আর দোয়া করতেই থাকবেন, আল্লাহর হামদ সানা প্রশংসা করতে থাকবেন, তখন আল্লাহ পাক বলবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সহিহ বুখারী হাদিস মুসলিমের হাদিস, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইরফা রাসাকা, মাথা উঠাও, আর সিজদায় পড়ে কেন বলো, তোমার কথা শুনবো, ওয়াসাওতুতা, তুমি চাও তোমাকে দেব, ওয়াসাতুশাকা, তুমি সুপারিশ করতে চাও, সুপারিশ করো, সুপারিশ তোমার গ্রহণ করবো, ওয়াকালা সাওয়াবা, সঠিক কথা সেই সময় বলবে অনুমতি দরকার, জালিকাল ইয়াউমুল হক, এই দিন হচ্ছে সত্য দিন, সত্য দিবস অবশ্যই ঘটবে। হামানসা আত্মাহাজা ইলা রব্বিহি মাবা, সুতরাং যে ব্যক্তি চাই রবের দিকে সে রাস্তা নেই। এখন রাস্তা সামনে স্পষ্ট, যার ইচ্ছা হবে আল্লাহর দিকে রাস্তা নেই। পাঁচ অক্ষ নামাজ পড়ুক, ইমান সুন্দর করুক, আমল সুন্দর করুক, শিরক বিদাত ছেড়ে দিক, নবীর তরিকা ধরে নিক, এতগুলো তরিকা চিস্তিয়া কাদেরিয়া সাহারদিয়া নিজামিয়া আর তাবেরিয়া এইসব ছেড়ে দিয়ে, ফুরফুরা শস্যিনা আর দেওয়ানবাগি আর আক্রোশিয়া ওইসব ছেড়ে দিয়ে চলে আসেন তরিকায় মোহাম্মদ। ফামানশা আত্তাকাজা ইলা রব্বিহি সাবিলা, রবের দিকে রাস্তা নিক, সেই রাস্তা হচ্ছে একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা রাস্তা, এই রাস্তা ধরে নিক। আল্লাহ বলছেন যে নিশ্চয় আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি নিকটবর্তী আজাব থেকে। কিয়ামতের আজাব আল্লাহ এখানে নিকটবর্তী আজাব বললেন, এছাড়াও দুনিয়ার আজাব আসতে পারে। নামাজ পড়বেন না, আপনার জীবনে যে কোনো বালা মুসিবত আসবে না তা হবে না, আসবে আসবে, খুব নিকটে আসবে। কত লোক এইরকম বালা মুসিবতে পড়ছে, যেই কেসে গিয়ে আসামি হয়েছে সেই কেসে নিয়োগ বেশি, কিন্তু তার যে পাপের দাস্তান ইতিহাস আছে, নামাজ পড়েন আর আরো কত রকম পাপ করেছে সেগুলি তো আল্লাহ ধরেননি, কিন্তু আরেক জায়গায় গিয়ে তাকে ফাঁসিয়ে দিয়েছেন। সে মনে করছে আমি বা কি দোষ করলাম, আমাকে এমনি কেন ধরে নিল, আমি তো কোনো অপরাধ করিনি, তার আগে কি করেছে তুমি? এমনি জানো কোন আজাবান তালিকা, দুনিয়ার আজাবের কথা বললাম, বাকি আখেরাতের আজাব মরণ খুব কাছে, কবর আজাব খুব কাছে। নিশ্চয় তোমাদেরকে আমি সাবধান করছি আজাবান কারী নিকটবর্তী আজাব হতে। যেই দিন প্রত্যেক মানুষ দেখবে দেখবে লক্ষ্য করে দেখবে, মা কাদ্দামাত ইয়াদা, যে সামনে কি পাঠিয়েছে মানে কি আমল করে এসেছে। পাঁচ অক্ষ নামাজ পড়ে এসেছি, রমজানের রোজাগুলি যুবক হওয়ার পর থেকে ঠিকভাবে রেখে এসেছি, জাকাত আমার পয়সার দিয়ে এসেছি, সুদ থেকে ঘুষ থেকে হারাম থেকে অন্যায় থেকে বেঁচে থেকেছি, জেনা থেকে খুন করা থেকে কাবিরা গোনা থেকে বেঁচে থেকেছি, ফিল্ম দেখা থেকে বেঁচেছি, জুয়া খেলা থেকে বেঁচেছি। মা কাদ্দামাতিয়া দা, কি পেশ করেছি আল্লাহর দরবারে, মাতা পিতার সেবা করেছি, মাতা পিতাকে সন্তুষ্ট রেখেছি। কিয়ামতের দিনে আর কিছুই চিন্তা থাকবে না, আমার মাও বাঁচাতে পারবে না, বাবাও বাঁচাতে পারবে না, আমার মুরব্বীও বাঁচাতে পারবে না, আমার হুজুর কিবলাও বাঁচাতে পারবে না। আমি যদি বাঁচতে পারি তো আল্লাহর রহমত হবে আমার ইমান এবং আমলের ভিত্তিতে, সদাবলের ভিত্তিতে। সুতরাং এমনরল মারও দেখবে যে মা কাদ্দামাতিয়া দা, কি আমি পেশ করেছি অগ্রিম, দুনিয়া থেকে কি পাঠিয়েছিলাম আল্লাহর কাছে। তাইয়াকুলুল কাফির, সেদিন কাফির বলবে, ইয়া লাইতানি, হায় সর্বনাশ, ইয়া লাইতানি মানে হায় সর্বনাশ, কিন্তু তোরা আমি যদি মাটি হয়ে যেতাম, এখানে উঠাবার আগে যদি মাটি হয়েই থেকে যেতাম আর আল্লাহ না উঠাতেন তাহলে কতই না ভালো হইতো। যখন জাহান্নামের আজাব প্রত্যক্ষ করবে, যখন হাসরের মাঠের অবস্থা দেখবে দূর অবস্থা, তখন এই আফসুস করবে আর বলতে থাকবে যে হায় আমাকে কেন উঠানো হইল, এলাইতানি হায় আফসুস, কিন্তু তোরা আমি যদি মাটিতে মিশেই থেকে যেতাম তো কতই না আমার জন্য ভালো হতো। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন কারীম বোঝার তৌফিক দান করেন, তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন অতীতের মাফ করে দেন, রমজান মোবারকের পূর্বে আমাদেরকে তওবা করার তৌফিক যেন দান করেন, আমাদেরকে মতের পূর্বে কালেমা ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ইখলাসের সাথে মিথ্যার সাথে পড়ার জন্য তৌফিক দান করেন, ঈমানের সাথে পড়ার তৌফিক দান করেন, পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজতের জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ফজর নামাজ পড়ার তৌফিক দান করেন, যেসব ভাইরা ফজর নামাজও পড়েন তাদেরকে আল্লাহ পাক আরো তৌফিক দান করেন, তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দান করেন, তাদেরকে নফল ইবাদত বন্দেগি বেশি বেশি করার জন্য তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন, ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পিতা একমাত্র আপনার পিতা, প্রত্যেকের নিজের পিতা, যে আসল পিতা, আর আদম আলী ইসলাম আমাদের পিতা। এর আগে বলেছি অনেকবার যে ইব্রাহিম আলী ইসলাম, যে আমার দেশের বক্তারা বলে থাকে এটা একটা ভুল তাদের, ইব্রাহিম আলী ইসলাম পিতা নাই। যেমন আওয়ামী লীগের পিতা শেখ মুজিব নয়, মিথ্যা কথা, এবং এটি হারাম কথা, তেমনি জাতির পিতা ইব্রাহিম আলী ইসলাম কথাটিও ভুল। ইব্রাহিম আলী ইসলামকে পিতা বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্বোধন করে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিতা পূর্বপুরুষ পিতা ইব্রাহিম আলী ইসলাম। অনেকে ব্যাখ্যা করে যে আধ্যাত্মিক পিতা, আধ্যাত্মিক পিতা শুধু ইব্রাহিম আলী ইসলাম কেন, নূহ আলী ইসলাম নন, তাকে কেন বলেন না তাহলে? ইব্রাহিম আলী ইসলাম আমাদের পিতা নন, বরং কোরাইশ বংশের পিতা, কোরাইশ বংশের পিতা ইব্রাহিম আলী সালাম। যে কি আছে কোন আয়াত আয়াতটা পরে কি অর্থ বাংলা অর্থ কি ওয়ালা তামনন তাসতাকসির কাউকে দান করলেন আর মনে করলেন একে যদি দান করি বা দিই তাহলে পরে আমাকে দেবে, এটা শুধু দানের ক্ষেত্রে নয়, এটা যেমন ধার দেওয়ার ক্ষেত্রে আপনার কোন বন্ধুকে ধার দিলেন 10,000, ভাবলেন যে আগামী তোমার প্রয়োজন হইলে আমি 20,000 পাবো এর কাছে, এরকম আশা নিয়ে নাই। তারপরে গিফট দেওয়ার, উপহার দেওয়ার ক্ষেত্রে গিফট দিলেন কোনো ব্যক্তিকে, একটা ঘড়ি দিলেন, ওর বিয়ে আছে, বিয়ের সময় ওর ওয়াইফকে ঘড়ি দিলেন বা ওকে একটা ঘড়ি দিলেন, ভাবলেন যে আমি ঘড়ি দিলাম ও আমাকে আমার ওয়াইফকে মালা দেবে বা ওইরকমই আমাকে দেবে, যেমন আজকাল হচ্ছে বিয়েগুলিতে, তাই না? এটাও নিশ্চিত যে কারো কাছে পাবো এই আশা নিয়ে তুমি অনুগ্রহ করবে এরকম কাজ করিও না, আল্লাহ সন্তুষ্টি জন্য করবে। এসব বিদাতি কি দাও, নৌরানি মজময় পঞ্জেগানা উদিশা, হ্যাঁ, দুরুদে লাখি কোরআনেও নেই হাদিসও নেই, হ্যাঁ, তারপরে দুরুদে তাজ কোরআনেও নেই হাদিসও নেই, দুয়ায় গঞ্জুল আর্শ কোরআনেও নেই হাদিসও নেই, দুরুদে হাজারি দুরুদে শেফা এই কোরআনেও নেই হাদিসও নেই, দুয়ায় হাবিবি কোরআনেও নেই হাদিসও নেই, তারপরে যে একটা দুটো আয়াতুল কুরসি ঠিক আছে, শুধু আয়াতুল কুরসিটা ঠিক আছে, আসমায় হোসেন আল্লাহ আল্লাহ মিয়া 90 নাম সেটা ঠিক আছে, আর তারপরে বাকি যতগুলি আছে প্রায়গুলি সব ভিত্তিহীন। আহাদ নাম বলে যেটা আছে তার অর্থটা ঠিক আছে, কিন্তু আহাদ নাম বলে কোরআনে অনেক হাদিস নেই যে এটা আহাদ নামা, বলা বুঝতে পেরেছেন? সুতরাং এই অজিফাগুলি সব বিদাতি অজিফা, তারপরে সুরা ফাতিহা সুরা রহমান মূলক এতটুকু ঠিক আছে, তারপরে আছে দুরুদ আকবর নেই, আয়াতে শিফা ভুল ধারণা, তারপরে তাদের কাছে জাল সুরে আসছে না, কিন্তু জাল খুঁজে উদ্বায়ন করে সুরা আগে জাল খুঁজিল উদ্বায়ন করে, সব মিথ্যা কথাগুলি সুরাগুলি কোরআন করিমে, দোয়ায় জমিলা কোরআন অনেক হাদিস নেই, হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? সুতরাং এটি হচ্ছে বিদাতি কিতাব, এই কিতাব খবরদার প্রচার করবেন না, না হলে গোনা হবে, কারণ এতে অনেক সিরকি কথাবার্তা রয়েছে, বাড়াবাড়ি কথা, এই যে দুরুদগুলি রয়েছে তাতে নবী শাসন সম্পর্কে অতিরঞ্জন কি সিরকি কথা রয়েছে, এর মধ্যে একটা দুরুদ আছে যাতে আছে যে নবী হচ্ছেন রোগ আরোগ্যকারী, বালা মুসিবত দূরকারী, সিরক না বড় সির, কেউ যদি বলেন নবী বালা মুসিবত দূরকারী তাহলে বড় সির, এতে রয়েছে। এই বিদাতি দুরুদ সম্পর্কে একটা বক্তব্য করা দরকার, কত করব যদি ঘাস জমি থেকে ঘাসই সাফ করতে পারি না, সারা বছর নিড়াইতে আছি নিড়াইতে আছি শেষই করতে পারছি না, আর দুটা চারটা জমি থেকে শেষ করলে ওই জমিগুলো যারা আগে থেকে দখল করেছিল তাদের তো পেরেশানির শেষ নাই, হ্যাঁ, আর তাদের সীমালঙ্ঘন বাড়াবাড়ির শেষ নাই যে কেন আমাদের জমির ঘাস নিড়াইল, ঠিক না, চরমনায়ের ঘাস নিড়ালাম, সাইডি সাহেবের ঘাস নিড়ালাম, তখন এরা সব নারাজ অসন্তুষ্ট, তবুলি আমাদের ঘাস জন্মেড়ে দিলে তখন তারা অসন্তুষ্ট হবে, তা জমিতে তাদের ঘাস লাগাচ্ছে আর আমরা আমাদের কাজ হচ্ছে ঘাসগুলো নিয়ে তাদের ভালো ফসলগুলি, হ্যাঁ, আবাদ করা, ভালো ফসল সেখানে বীজ বপন করা যাতে করে ভালো ফসল তাদের জন্মে, এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। মহিলাদের স্বামী এত সুন্দর করে দিবে, আপনাকে সুন্দর করে দিবে, যথেষ্ট হবে, হ্যাঁ, দুনিয়াতে আপনার জন্য আল্লাহ চারটি জায়েজ রেখেছেন, স্ত্রীদের জন্য চারটি জায়েজ নাই, কিন্তু তারপরে স্ত্রী আপনাকে পেয়ে ওর শান্তির শেষ নেই, তাই না? ওই রকম আল্লাহ পাক জান্নাতে ওর শান্তির শেষ থাকবে না, এটি স্বামীকে পাবে, স্বামী জাহান্নামে চলে যায় বদনসিব হয়ে, তখন আল্লাহ পাক তাকে ভালো পুরুষ, আরো ভালো পুরুষ দেবে, হচ্ছে এটা।